আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নুমিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في الكلام المجيد فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هذه سبيلي أدعو إلى الله على بصيرة أنا ومن اتبعني وسبحان الله وما أنا من المشركين তুমি বলো এটাই আমার পথ, ডাকি আমি মানুষকে আল্লাহর দিকে, আলা বাসীরাতিন জাগ্রত জ্ঞান সহকারে, আনা অমানিত্তাবানি আমি এবং আমার অনুসারীরা, ওয়া সুবহানাল্লাহি আল্লাহ মহাপবিত্র, আমা আনা মিনাল মুশরিকিন এবং আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। সূরা ইউসুফ 108 নম্বর আয়াত। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ এবং বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের পরিচিতির প্রথম আয়াতটি আমরা বেছে নিয়েছি, এমনকি আমাদের মনোগ্রামেও এই আয়াতটি খচিত আছে। এই আয়াতে ছয়টি বিষয়ে বলা হয়েছে। প্রথম, ইসলাম একটি পথের নাম, কোনো ইজম বা মতবাদের নাম নয়। এটাই হলো এর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। আর এই গুরুত্বপূর্ণ বিষয়ের মধ্যেই আবার ছয়টা ভাগ করা যেতে পারে। ক, ইসলাম আল্লাহ প্রেরিত দিন, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কল্পিত দিন নয়। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, তিনি নিজের পক্ষ থেকে কোনো কথা বলেন না যতক্ষণ তার কাছে ওয়াহি করা না হয়। বোঝা যাচ্ছে ইসলাম ইটসেলফ ইজ এ দিন। পরিষ্কারভাবে একটা দিন যা আল্লাহর কাছ থেকে প্রেরিত হয়েছে লৌহে মাহফুজ থেকে। বলুন সুবহানাল্লাহ। পৃথিবীতে যত জীবন ব্যবস্থা আছে, যত ধর্ম আছে, ইসলাম ব্যতীত সবই মানবরচিত, কপল কল্পিত, মিশ্রিত, বিকৃত। এটাই আমাদের সৌভাগ্য যে আল্লাহপাক আমাদেরকে মুসলিম হিসেবেই জন্মদান করেছেন, আমাদেরকে কাফেরের ঘরে জন্ম নিয়ে পুনরায় মুসলিম হতে হয়নি। এটা আল্লাহপাকের শুকরিয়া নয় কি? বলুন আলহামদুলিল্লাহ। এরপরেও আমরা কোনো মুশরিক বা বেদাতির ঘরে জন্মগ্রহণ করি নাই। আমরা অধিকাংশ আহলে হাদিসের ঘরে জন্মগ্রহণ করেছি বিধায় আমাদের বাপ মাও কোনো শিরক করেনি, আমরা জন্ম সময় শিরকের মধ্যে আমাদের জন্ম হয়নি। এটা আরও শুকরিয়া আদায় করার কথা না? বাচ্চা পেটে আসলে বাপ মার যে কত শিরক করে, কত যে কবরে মান্নত করে, কত ছাগল গরুর জীবন যে যায়, তা ঠিক আছে নাকি? আলহামদুলিল্লাহ আমরা সেগুলো থেকে, মায়ের পেট থেকে নিরাপদ ছিলাম, এই জন্য আবারও আমাদের শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ বলা উচিত। প্রথম কথা হচ্ছে ইসলাম আল্লাহ প্রেরিত দিন, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিজস্ব কল্পিত কোনো দিন নয়। খ, এটি একটি পথ যা লৌহে মাহফুজ থেকে এসেছে। এটা একটা দারুণ ব্যাপার। সরাসরি লৌহে মাহফুজ থেকে আসা মানে কি? যার একটি হরফ নোকতা পর্যন্ত মানুষের তৈরি নয়, আর সে কারণে এর পবিত্রতা প্রশ্নের ঊর্ধ্বে। এই বিষয়ে তর্ক তোলাটা চূড়ান্ত বেয়াদবি। ইসলামের প্রতিটি বিধান মানব কল্যাণে নিয়োজিত, কোনো বিধান সেকালে চলত একালে চলবে না, বা একালে চলবে আগামী দিন চলবে না, এই ধরনের কোনো মন্তব্য করার অবকাশ মানুষের নাই। কারণ লৌহে মাহফুজ যার হাতে, তিনি আল্লাহ, তার কাছে অতীত বর্তমান ভবিষ্যৎ বলে কোনো কাল নাই। তিনি ত্রিকালজ্ঞ, সব তিনি জানেন, মানুষের কিসে উন্নতি, কিসে কল্যাণ, কিসে ক্ষতি, তার জ্ঞানের বাইরে কিছুই নাই। অতএব তাঁর বিধান সর্বযোগীয় এবং সর্বকালে এটা প্রযোজ্য। গ, এর আহ্বান আল্লাহর দিকে, অর্থাৎ সিরফ আল্লাহ সন্তুষ্টি লাভ হলো এর একমাত্র উদ্দেশ্য। যারা ইসলামী আন্দোলন করবেন তাদের লক্ষ্য আগে নির্ধারণ করতে হবে, কোন লক্ষ্যে আপনি দাওয়াত দিচ্ছেন, কোন লক্ষ্যে আজকে আপনারা নিজের কাজটা ফেলে এখানে যে বসেছেন। এর মধ্যে আমরা যারা বসে আছি, লক্ষ্য এবং নিয়ত অনুযায়ী কিন্তু আমরা নেকি পাব। নিয়তের খবর আমরা জানি না, আল্লাহ জানেন। কার নিয়ত কত বেশি গভীর, কত বেশি আল্লাহ সন্তুষ্টির দিকে প্রণত, আল্লাহ পাক আলিমুন বিদাতে সুদূর, আমাদের বুকের ভিতরকার খবর তিনি রাখেন, সেই অনুযায়ী তিনি আমাদেরকে নেকি দিবেন। এজন্যই বলে মিনিমাম 10, ম্যাক্সিমাম 700, এরপর বেহিসাব, তাই না? এটা কিসের কারণে হয়? যার যেমন নিয়ত তিনি তেমন নেকি পাবেন, তো 10-এর নিচে কেউ পাবেন না, এটা তো লস নেই। 10-এর নিচে কেউ পাচ্ছেন না, যে আপনারা তাজবিদ পড়লেন না, নু হি হা কটা হলো, 6টা, 6-10-60 সবাই পাইছেন। এর মধ্যে যারা খুব ভালোভাবে আন্তরিকভাবে পড়েছে, নিঃসন্দেহে তাদের ব্যারোমিটার বেড়ে গেছে, যে আমি শিখে নাই শিখছি। জানলাম বায়ত বাণী পড়লেন, হাদিসের ভাষা, কত মানুষকে যে ভাই শিখেছে এই জীবনে, সোজা করতে পারে। কারণ যদি একবার আপনার খারাপভাবে মুখস্থ হয়ে যায়, সারা জীবন চেষ্টা করলে আর সোজা হবে না। জিভটা দেখা যায় নরম, ও যে এতই শক্ত, ও কোনো ক্রমেই সোজা করা যায় না। আমি একজন মুরব্বীকে রমজান মাস ধরে এক মাস আল্লাহ কুমুত তাকাসর একটি আয়াত সোজা করতে পারিনি। সে ছোটবেলায় শিখছে এলাইকুম তাকাসর, এলাইকুম তাকাসর, আমার মতো মানুষ চেষ্টা দিয়ে আমি কম করি নাই, তাই আমি ব্যর্থ। এই যে আপনারা তালিম বৈঠকে এসছেন, এটা কত নেকির বৈঠক আপনি বুঝতে পারছেন না। আপনাকে হাবের সাহেব এই করে আপনাকে কষ্ট দিল, কিন্তু আসলে আপনার ভিতরে কণ্ঠনালী কিন্তু সমস্ত গোড়ামি থেকে মুক্ত হয়ে গেল। এখন আপনি স্বাভাবিকভাবে চমৎকারভাবে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বলবেন, আর কোনো কষ্ট হবে না। আপনি হয়তো ছোটোবেলায় সুযোগ পাননি, আলহামদুলিল্লাহ এখন বার্ধক্যে এসে বা প্রৌঢ় বয়সে এসে সুযোগ পেলেন, এটার জন্য আল্লাহ শুকরিয়া আদায় করা উচিত। আল্লাহ পাক এই সংগঠনের বরকতে আমাদেরকে এই তালিমের সুযোগটা দান করেছেন, আলহামদুলিল্লাহ। এখানে উদ্দেশ্য সিরফ হবে আল্লাহর সন্তুষ্টি, আর কিচ্ছু না। আল্লাহর কালাম যেন শুদ্ধভাবে পড়তে পারি, এটাই তো আপনাদের চেষ্টা। এখানে আমরা বসছি কি আল্লাহর বিধান মানতে যেন পারি, সেই চেষ্টা। কিভাবে আমরা বিধান মানব, কিভাবে নিজের জীবনটা আমরা সুন্দর করব, এ প্রসঙ্গে আল্লাহ পাক সূরা ইউসুফ 108 নম্বর আয়াতে আমাদেরকে বলে দিয়েছেন। সেখানে আমরা ওটা ভাগ করে 6টা ভাগে ভাগ করে বলছি। ঘ হবে দাওয়াত সিরফ জাগ্রত জ্ঞান সহকারে হতে হবে, অন্ধ অনুকরণ নয়। আপনি যখনই দাওয়াত দিবেন আগে হিসাব করবেন, আমার এই দাওয়াতটা কোরআন হাদিসের অনুকূলে হচ্ছে না প্রতিকূলে হচ্ছে। আপনার জ্ঞানটাকে খোলা রাখতে হবে, পরিবেশ বা পরিস্থিতির দোহাই দিয়ে আপনি যেন এমন কথা বলে না ফেলেন যাতে দাওয়াতে নেকির বদলে গোনা হয়ে যায়। হতে তো পারে অনেকে ভুল করে ভুল দাওয়াত দেন, অনেকে ইচ্ছাকৃতভাবে ভুল দাওয়াত দেন, অনেকে ইচ্ছাকৃতভাবেই ভুল করেন। যেমন নাকি বিচারকদের মধ্যে আল্লাহ রাসূল বলছেন বিচারক 3 প্রকার, একটি একজন বিচারক তিনি ইচ্ছাকৃতভাবে অন্যায় বিচার করেন, তিনি জাহান্নামী। আর একজন বিচারক তিনি ভুল করে সঠিক বিচার করেন, কথা বলছেন, ভুল করেও অনেক সময় সঠিক বিচার কিন্তু করে ফেলে, উনিও জাহান্নামী, কারণ তিনি জেনে বুঝে করেন নাই। আর যে বিচারক বুঝে সুঝে ন্যায় বিচার করেন তিনি মাত্র জান্নাতি, দেখছেন। তো ভুল করে পাখি মরল আর আপনি জান্নাত যাবেন, এটা হবে না। এটা দিয়ে ইঙ্গিত পাওয়া যায় যে আমাকে কোরআন তেলাওয়াত বলি আর যে কোনো আমল বলি আমাকে জেনে বুঝে করতে হবে, আলা বাসিরাতিন, জাগ্রত জ্ঞান সহকারে। এই যে আপনারা সানা পড়লেন, সানায় যে আমরা কী পড়লাম আরবিতে বুঝি নাই, এখন বুঝলাম যে সানা মধ্যে আল্লাহ রসুল আমাদের কী শেখাচ্ছেন। শুধু সানাটা জানলে কি আর সালাত শেষে হাত তুলিয়ে মনোজাত করা কি লাগে? সানা যে অর্থ আপনারা শুনলেন, একটি উঠেই তো যথেষ্ট, কিছুই লাগে না। আল্লাহ আপনি আমার আমার গুনাহের মধ্যে এমন দূরত্ব সৃষ্টি করে দিন যেন পূর্ব ও পশ্চিমের দূরত্ব যেমন, তার মানে গুনাহ যেন না থাকে, তার অর্থ তাই হচ্ছে না? তো শুরুতেই আমি আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি, তো আর তো কিছু লাগে না। জেনে বুঝে পড়ার এই মজা হচ্ছে এটা। আল্লাহ বলছেন আল্লাহ বাসির আছে, তুমি মানুষকে দাওয়াত দাও জেনে বুঝে। তুমি যে দাওয়াতটা দিচ্ছ নিজে যদি তুমি না বুঝো তা তুমি কী দাওয়াত দেবা? কারণ যে কোনো সময় অন্য লোক তোমাকে ভাগিয়ে নিয়ে চলে দেবে আর একদিকে, তাই না? যেন আজকে আপনাদের নিজেদের অভিজ্ঞতা অনেক হয়ে গেছে আলহামদুলিল্লাহ, যে অনেকে চলে গেছে বড় বড় আলিম মানুষ হওয়া সত্ত্বেও তারা আন্দোলনটা বুঝতে পারেনি, উচ্চশিক্ষিত মানুষ, এম এ পাস, কামেল পাস, মদিনা পাস, দুনিয়া পাস করে ফেলেছে, কিন্তু কী আন্দোলনের দাওয়াত যে আমরা দিচ্ছি মানুষের কাছে, সারা জীবন দাওয়াত দিয়েছে কিন্তু বোঝে না কিসের দাওয়াত দিচ্ছে। এই যে বুঝটা সাংঘাতিক জিনিস, আল্লাহ রসুল এই কাজটি করেছিলেন, মারতে এসছে ওমর তাকে বুঝিয়ে দিলেন তুমি কাকে মারছ, আমি তো আল্লাহর দিনের দায়ী। ওমর ভয় পেয়েছে, এর সর্বনাশ, কার গায়ে হাত দিচ্ছেন, ওনার তো দুনিয়ার কোনো স্বার্থ নাই, উনি তো এখানে নেতৃত্ব চাচ্ছে না, উনি তো টাকা পয়সা চাচ্ছে না, উনি বাড়িঘর চাচ্ছে না, সেরেব আমার পরকালীন মুক্তির পথ দেখাচ্ছে, কেন তাকে মারব? যখন আবু লাহাবের স্ত্রী আল্লাহ রসুলকে মারার জন্য পাথর নিয়ে বা কাবাগিরের সামনে গেল, তখন বলছে যে আমাকে নাকি তুমি নিন্দা করে গালি দিচ্ছ, মানে তাব্বাত ইয়াদা আবি লাহাব নাজিল হয়েছে, ও ইমরাতু হাম্মালাতাল হাতাব, আছে না তার স্ত্রী যে কাঠের বোঝা বহনকারী স্ত্রী, তো উনি তো এই সুরা সব মুসলমানরা পড়তেছে, এখন ও রাগ হয়ে গেছে, বলে আমার নামে আসমান থেকে সুরা নাজিল হয়েছে, তো এই মোহাম্মদের কাজ, এই আমার বিদ্বেষে কবিতাটা আছে, এই পাথর নিয়ে এসে মার। তো আল্লাহ রসুলকে দেখতে পাইনি, পাশে দাঁড়িয়ে আছে, কিন্তু আল্লাহরই এমন গায়েবি মদদ, দেখতেই পাইনি। আবু বকর দেখতে পাচ্ছে, আবু বকর তোমার সাথী নাকি আমাকে গালি দিচ্ছে, তোর কই না তো, এই যে কী সব বলে আমরাতু হাম্মালাতুল হাতাব, তো আল্লাহ নাজিল করছে, আমরা করছি নাকি, উনি তো নিজের থেকে কোনো কথা তোমাকে গালি দেয় না তো, বলে আমি যে পেতাম এই পাথর দিয়ে মেরিয়ে মাথা ফাটিয়ে দিতাম, পাশে দাঁড়িয়ে আছে কিন্তু। আবু বকর জবাব দিয়েছেন কি জানেন, আতাকতুলুনা রাজুলান ইয়াকুলু রাব্বি আল্লাহ, তোমরা কি এমন মানুষটাকে হত্যা করবে যে মানুষটা শুধু বলে আমার রব আল্লাহ? ঠিক এই কথা বলেছিল মুসার সম্পর্কে, মুসাকে মারার সময় ফেরাউন যখন তাকে মারার নির্দেশ দিয়ে দিল, তখন একজন ফেরাউনের বংশেরই সে গোপনে ইমান এনেছিল, তিনি ঠিক এই কথাটাই বলেছিলেন, সুরে মোমেনের মধ্যে পাবেন আপনারা, আতাক তুলুন রাজুন ইয়াকুল রাব্বি আল্লাহ, তোমরা কি এমন একটা মানুষকে মারবে যে খালি বলে আমার রব আল্লাহ, কী অপরাধ তার? দেখেন দুনিয়াবি স্বার্থ থাকলে কিন্তু মানুষের অন্তরে কোনো ধাক্কা লাগে না। এই আবু বকরের এই কথাটাই আবু জেহল, আবু লাহাব, উমাইয়া বিন খালাব, উকবা বিন আবি মুআইত, যারা কাফেরদের নেতা ছিল, সবার অন্তরটি এমন ভীত হয়ে গেল যেদিন ভুঁড়ি চাবল, সেদিন আবু বকর এই কথাই বলেছিলেন, মেয়ে ফাতেমা এসে ভুঁড়ি সরাই দিয়ে আব্বাকে বাঁচালে, তখন আবু বকর ঠিক এই কথাটাই বলেছেন, তোমরা কি এমন মানুষটাকে মারবে যে মানুষটা সেরে বলে রাব্বি আল্লাহ, আমার রব আল্লাহ, কেন মারবে? এই একটা একটা ছোট্ট ছোট্ট কথা কাফেরদের অন্তর গুড়িয়ে দিত, আসতো খুব সাহসের সঙ্গে, ঠিক দুর্বলে ফিরে যেত, মারতে পারতো না। আল্লাহ রসুল দাঁড়িয়ে আছেন, পাথর মেরে দিল আবু জাহেল, কপাল ফেটে দর্দকে রক্ত বেরিয়ে যাচ্ছে, কিচ্ছু উনি বলছেন না। দূর থেকে একজন কৃতদাসী মহিলা এই দৃশ্য দেখে সহ্য করতে পারেনি। আহ, এমন একটা মানুষ যে মানুষকে সেরে আল্লাহর দিকে ডাকে, তাকে মারল, সে আমাদের নেতা আবু জাহেল, কিছু বলার তো কাজ নেই। ঠিক সেই সময় হামজা আসতেছিলেন শিকার করে সশস্ত্র অবস্থায়, ওই মহিলা চিৎকার করে বলছে, হে হামজা, তুমি না কুরাইশের একজন বড় বীর, নিরীহ ইয়াতিম মোহাম্মদ বিন আবদুল্লাহকে মারলো তোমার সে চাচা ভাতিজা, তুমি না তার ভাই, তুমি চাচা হও, দেখো তো কপালটা ফেটে রক্ত কি করে বেরোচ্ছে, তুমি কিসের বীর, তুমি ভাতিজাকে ঠেকাতে পারো না। হামজার মধ্যে আগুন ধরে গেল, কে মেরেছে বলো, মেরেছে তোমার নেতা আবু জাহেল। বলে কি এত সাহস, আমার ভাতিজাকে হাত দেবে? ওই অবস্থায় বাড়ি জানে সোজা আবু জাহেলের বাড়িতে ধাক্কা মারি, দরে বেটা দরজা খোল, কি ব্যাপার তুমি এখানে, তোমাকে জানাইতে এসেছি আমি আমার ভাতিজা মুহাম্মাদের দিন গ্রহণ করলাম, ক্ষমতা থাকলে আমাকে ঠেকাও। ওর সামনে কি কথা বলে, দেখেন এই যে সবরের ফলটা। আল্লাহ নবী যদি বলতেন আবু জাহেলের নেতৃত্ব আমি চাই, তোমাদের দিব না, আমি তার চেয়ে উত্তম মানুষ, আল আমিন হতো আমারই হক নেতা হওয়ার, যদি উনি সেই কথা বলতেন তাহলে কি হামজা দৌড়ে দৌড়ে যেত? সে দেখলো আরে মানুষটা তো কোনো স্বার্থ নাই, জন্মে এতিম, আমরা তাকে কলিপিটিকে মানুষ করলাম, আর আজকে আমাদের সামনে থেকে মারছে, অপরাধছে, সেরকম আল্লাহর নাম দিয়েছে, আল্লাহ দিয়ে মানুষকে ডাকছে, স্বার্থ তো তার দুনিয়া কিছুই নাই। হামজা মুসলমান হয়ে গেল, তার দুদিন আগে ওমর মুসলমান হয়েছিল, একটার পরে একটা কোরআনের বীর পুরুষ যতগুলো সবগুলো কিন্তু আল্লাহর দিনে দিয়ে ফিরে আসছে। মনে রাখবেন বীর যারা হয় তারা সাহসী হয়, আর সাহসী মানুষ দ্রুত ইসলাম কবুল করে, ঠিক সাহসী মানুষ দ্রুত আহলে হাদিস হয়, ভীতু কাপুরুষ কখনো হয় না, ওরা খালি অজুহাত খোঁজে কি করে পালানো যায়। কথা বলছেন, সাহসী মানুষ যেমন দ্রুত খারাপ হয় তেমন দ্রুত ভালো হয়। ওমরের দৃষ্টান্ত, হামজার দৃষ্টান্ত, এগুলো তো বাস্তব দৃষ্টান্ত। তা আমাদের এই আয়াতের মধ্যে একটা চূড়ান্ত বক্তব্য আসছে যে তোমার দাওয়াত হবে আদৌ এলাল্লাহ, বলেন আদৌ এলাল্লাহ, এটা আপনাদের সবাইতে মুখস্থ আছে তাই না, বুল হাজিহি সাবিলি আদৌ এলাল্লাহ আলা বাসিরাতিন আনা ওমানিত্তাবানি। এবার আসুন, এই দাওয়াত এককভাবে নয়, এটা জামাতবদ্ধ দাওয়াত দিতে হবে, এটা হলো পাঁচ নম্বর বিষয়ের মধ্যে লুকিয়ে আছে। আনা আমি, অমানেত্তাবানি যারা আমার অনুসারী, তাহলে কি হলো দল হয়ে গেল না। আনা মানে আমির, এত্তাবানি মানে মামুর, এটা বোঝাতে কি বেশি কষ্ট হয় নাকি, খুবই ইজি বোঝা যায়। একা কি দাওয়াত দেওয়া যাবে না, যদি একা কি দাওয়াত দেওয়া যথেষ্ট হইতো আল্লাহ রসুল মার খেতেন না, তিনি সারা জীবন কাবাগিরির পাশে বসে দাওয়াত দিতেন। আর আপনারা তো জানেন যে কাবাগিরির আশ্রয় নিলে কাফররা তাকে মারত না, তাই না, এমনকি পিতৃহন্তাকেও যদি পাওয়া যেত কাবাগিরি আশ্রয় নিয়েছে, ওই ছেলে তার গায়ে হাত দিত না, ও আল্লাহর ঘরে আশ্রয় নিয়েছে, ওকে কিচ্ছু বলা হবে না। কাফররা পর্যন্ত এই কাবাগিরিকে এরকম সম্মান করত। তো তিনি এই সুন্দর নিরাপদ পরিবেশ বাদ দিয়ে উনি সাংগঠনিক পরিবেশে কেন আসলেন, আর আসার কারণেই তাকে জন্মস্থান ছেড়ে মদিনা যেতে হলো, সেখানে গিয়েও তো রেহাই পাননি, বারবার তাকে জীবনে তাকে 13 বার হত্যা করার চেষ্টা করা হয়েছে, 13 বার তাকে হত্যা করার চেষ্টা করা হয়েছে, 15 রকম অপবাদ তার বিরুদ্ধে দেওয়া হয়েছে। আমাদের তো একটা দিয়েছেন আপনারা, বেশি দিন নেই, 15 রকম অপবাদ তাকে দিয়েছে এবং 13 বার হত্যা চেষ্টা করা হয়েছে। এই মানুষটা যে সারা জীবন কষ্ট করলো, এত বদনামের অপবাদের শিকার হলো, একটাই কারণ যে তিনি কাবাগিরে বসে দাওয়াত না দিয়ে জনগণের সামনে মিশে গেছিলেন, এই পথভোলা আত্মভোলা মানুষ যারা না বুঝে জাহান্নামের দিকে চলে যাচ্ছে, তিনি তাদেরকে জান্নাতের দিকে আনার জন্য নিজের জীবন ত্যাগ করে সব স্বার্থ বাদ দিয়ে তাদের কাছে গিয়েছিলেন, জনগণের কাছে গিয়েছিলেন, জনগণ কেউ গ্রহণ করেছে, কেউ তাকে মেরেছে। আমাদেরও দায়িত্ব সেটাই হয়, আমরা জনগণের কাছে যাব, তারা কেউ মারবে, কেউ গ্রহণ করবে, এটাই স্বাভাবিক, তাই না। সবাই যে আপনার জন্য লাল গালিচা বিছিয়ে সম্বর্ধনা দিবে, মিছিল করবে, এটা আশা করা তো ঠিক না, এটা নবীদের সুন্নত নয়। ওটা যদি কারো ভাগ্যে বেশি হয় বুঝতে হবে সুন্নতের পথ থেকে দূরে চলে গেছেন, বেদাতের সঙ্গে আপোষ করলে সবাই আপনাকে বিরিয়ানি খাওয়াবে, আর সুন্নতের ভাবে থাকলে আপনাকে বিরিয়ানি নয় পাথর ভাগ্য হবে, লাঠি ভাগ্য হবে। এই জন্য মাওলানা আবদুল্লাহ ইসলাহি বলতেন, আরে যাহা আন্ডা খানাকে মেলে ওহাঁ মত যাও, যাহা ডান্ডা খানাকে মেলে ওহাঁ যাও। উনি ছাত্রদের বলতেন যেখানে ডান্ডা খেতে হয় সেখানে যাও, যেন আন্ডা খাওয়া যায় সেখানে যেও না। আমরা যাই আন্ডা খাওয়ার জায়গায়, ডান্ডা খাওয়া যায় যায় নাকি? আসেন ছয় নম্বর আরেকটা বিষয়ের মধ্যে আছে, সুবহানাল্লাহ ওয়া মা আনা মিনাল মুশরিকিন, আল্লাহ মহাপবিত্র এবং আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। এখানে কিন্তু আমি বলেছেন, আমরা বলেনি, কারণ অনুসারীদের মধ্যে পদস্খলন তো হতেও পারে, কি হয় না আমাদের মধ্যে? তো সবার দায়িত্ব আমি একা নেব কেন? যার কবর তার, এখানে আনা। আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই, এর অর্থ হচ্ছে আপনার দাওয়াত হতে হবে সিরাত নির্ভেজাল তৌহিদের দিকে, আর সে তৌহিদ হবে তৌহিদে ইবাদত, শুধু তৌহিদের রুবুবিয়াত নয়। তৌহিদ কয় প্রকার আপনারা জানেন তো না, রুবুবিয়াত, আসমাউ সিফাত আর ইবাদত। তৌহিদের রুবুবিয়াত মানলেই সিরাত তৌহিদপন্থী হওয়া যায় না। তৌহিদে জনতা মানে নারায় তকবির জনতা, বাংলাদেশে হিরোইন খায় সেও আল্লাহ আকবর বলে, জীবনে পশ্চিমবঙ্গে হেঁটে পড়ে সেও নারায় তকবির দেয়, ওটাতে জান্নাত পাওয়া যাবে না? আল্লাহকে স্বীকার করতো আবু জেহেল, আবু লাহাব, আবু সিফাত সবাই, আমরাও আল্লাহকে স্বীকার করি, শুধু আল্লাহকে স্বীকার করলেই জান্নাত পাওয়া যাবে না, আল্লাহর দাসত্ব করতে হবে। ধরুন আপনি এই দেশের বাসিন্দা, এদেশের একজন শাসক আছেন প্রধানমন্ত্রী, এদেশে একটা সংবিধান আছে, আইন কানুন আছে, আপনি বললেন আমি এই দেশের জন্মগ্রহণ করেছি, আমি এই দেশের নাগরিক, কিন্তু এদেশের কোনো আইন কানুন কিছু মানি না, আপনার স্থানটা কোথায় হবে? রাজশাহী কারাগারে না, অথবা গুম, অথবা খুন, অথবা অপহরণ, যেটা ভাগ্যে আছে নিয়ম তাই। ভারতীয় নাগরিক যদি বাংলাদেশে ধরা পড়ে তাকে আমাদের সরকার কি করে? এদেশ থেকে তার দেশে পাঠিয়ে দেয়, বাবা তোর দেশে তুই যা, আমার দেশে তোর চলবে না, কারণ এদেশে তোর আইন মানতে হবে, এদেশ তোর না, কারণ সে এদেশের নাগরিকত্ব গ্রহণ করেনি। অনুরূপভাবে আপনি আল্লাহকে মানবেন হচ্ছে আল্লাহর বিধান মানবেন না, এটা তো হয় না। আর এটাই বিধান মানাকে বলা হয় ইবাদত, আল্লাহ দাসত্ব করা। ওমা আনা মিনাল মুশরিকিন, আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই, অর্থ আমি আল্লাহর দাসত্ব পরিত্যাগ করে অন্যের দাসত্ব কবুলকারী নই। কথা বোঝা গেছে? ধর্মীয় ক্ষেত্রে যেমন আল্লাহর দাসত্ব ব্যতীত অন্যের দাসত্ব গ্রহণ করি না, বৈষয়িক ক্ষেত্র ঠিক তেমনি আল্লাহ ব্যতীত আমি অন্যের দাসত্ব করি না। আমি ব্যবসা করব, আপনি বলুন ব্যবসা ক্ষেত্রে যদি আপনি ফাঁকি দেন, প্রতারণা করেন, তাহলে কি আপনি জান্নাত পাবেন? কারণটা কেন পাবেন না? ওখানে আমি আল্লাহর বিধান মানি নাই, ওখানে আপনি শয়তানের বিধান মেনেছেন, যা করলে লাভ বেশি হয় তাই করবো, ফাঁকি যুগে যেভাবে করি না কেন। ঠিক অমনি করে যখন আপনি বিচার বা আদালতে বসবেন বিচারক হিসাবে, তখন আপনি আল্লাহর বিধান বাদ দিয়ে যে নিজস্ব বিধান চালু করেন, সেখানে কি আপনি অন্যায় করলেন না? আপনি বিচারক, বাংলাদেশের শ্রেষ্ঠ নাম করা বিচারক আপনি, কিন্তু আপনি কখনোই আল্লাহর বিধান অনুযায়ী বিচার করেন নাই। আপনি দুনিয়াতে মানুষের প্রশংসা পেতে পারেন, কিন্তু আল্লাহর কাছে জান্নাতের পুরস্কার পাবেন না, কারণ আপনি আল্লাহর দেওয়া দণ্ডবিধি বাস্তবায়ন করেন নাই। আপনি রাজনীতি করছেন, কি চান? আপনার উদ্দেশ্য কি? জনগণের খেদমত করা, ঠিক আছে করেন, এটা তো আল্লাহ চাচ্ছেন, কিন্তু কোন পথে খেদমত করবেন? যে খেদমত জনগণের সত্যিকারের কল্যাণ হয়, আপনি সেই পথ বাদ দিয়ে নিজস্ব কপলকল্পিত পথে রাজনীতি করছেন, সেই পথের মূল ঠিকানায় যে জাহান্নাম, সে পথে গিয়ে তো কোনো লাভ নেই, কারণ আপনার লক্ষ্য হচ্ছে বঙ্গভবন দখল করা, উদ্দেশ্য যেখানে দুনিয়া, আপনি আখেরাত পাবেন না। মান কানা ইউরিদু হারসা আখরা নাজাদ লাহু ফি হারসিহি, যে ব্যক্তি আখরাতের উদ্দেশ্যে কাজ করে আমি তার বরকত বৃদ্ধি করে দিই। ওমান কানা ইউরিদু হারসা দুনিয়া, যে ব্যক্তি সেটা দুনিয়ার জন্য দুনিয়ার ফসল কামনা করে, আমি তাকে কিছুই দেই না। ওমা আলাহু ফিল আখরাতি মিন নাসিব, দুনিয়াতে তাকে কিছু দেই, আখরাত সে ফাঁকা, দুনিয়াতে আপনি এমপি হবেন, মন্ত্রী হবেন, সবই হবেন, কিন্তু আখেরাত কিছুই পাবেন না। তো লক্ষ্য আপনাকে হতে হবে তৌহিদে ইবাদত, আল্লাহর দাসত্ব করা সর্বক্ষেত্রে, পারিবারিক জীবনে, রাজনৈতিক জীবনে, অর্থনৈতিক জীবনে, নিজের ধর্মীয় জীবনে, সার্বিক জীবনে আপনি আল্লাহর গোলাম। সালাতের সময় আপনি আহলে হাদিস হবেন, আর ব্যবসায়ের সময় আপনি আহলে হাদিস মানবেন না, তাহলে কি আপনি পূর্ণাঙ্গ আহলে হাদিস হতে পারবেন? এমনি করে প্রতিটি ক্ষেত্রে আপনি নিজেকে কোরআন হাদিস অনুযায়ী গড়ে তুলবেন, আল্লাহর দাসত্ব করবেন, রসুলের আনুগত্য করবেন, ইনশাআল্লাহ আপনি পূর্ণাঙ্গ মুমিন হবেন, আল্লাহ পাক আপনার গুনাহ খাতা মাফ করবেন, আপনি জান্নাতে ফেরদাউস নসিব করবেন ইনশাআল্লাহ। এই ছোট্ট একটি আয়াতের মধ্যে এইগুলো বিষয় আল্লাহ পাক বলে দিচ্ছেন। আমি আবার শুরুতেই বলে দিচ্ছি, ক, ইসলাম আল্লাহ প্রেরিত দিন, রসুলের কল্পিত দিন নয়। খ, এটি একটি পথ যা লওহে মাহফুজ থেকে এসেছে, কারো স্বপ্নযোগে বা কাষ্ঠযোগে আসে নাই, হয় না আজকাল। গ, এর আহ্বান হবে আল্লাহর দিকে, সিরেফ আল্লাহ সন্তুষ্টি লাভ এখানে উদ্দেশ্য হবে, অন্য কারো সন্তুষ্টি নয়। ঘ, দাওয়াত হবে জাগ্রত জ্ঞান সহকারে, অন্ধ অনুসরণ নয়। যিনি যাই বলুন, ভাই সহি হাদিসটা দেখান তো, সমস্যা নেই, আপনি সালাত পড়ছেন আপনার নিয়ম মোতাবেক পড়ুন, সমস্যা নেই, কিন্তু সহি হাদিসটা যদি থাকে আমাকে দেখান, তাহলে আপনিও শুদ্ধ হবেন, আমিও শুদ্ধ হব, কারণ এটা পরকালের বিষয়, এটা কোনো ব্যাপার না। তো এইখানে জাগ্রত জ্ঞান সহকারে কথাটা এসেছে, কিন্তু আমাদের দুর্ভাগ্য অধিকাংশ মানুষ মন গড়া হিসাবে দিন পালন করেন, সব মন গড়া, আর একজন করলেই পিছিয়ে পিছিয়ে বাপদাদার দোহাই, হুজুরের দোহাই, আমিরের দোহাই, পীরের দোহাই, কত যে দোহাই দেই হিসাব নিকাশ নাই। এত লোক বোঝে গে আপনি এত বুঝলেন, শেষের দোহাই হচ্ছে এটা, দুনিয়া সব বোঝে এত লোক, আমি তাদের সঙ্গে থাকবো দশর চক্রে, দশ যেখানে আল্লাহ সেখানে, কত যে দলিল আমাদের আছে তা ঠিক নেই, ওইসব দলিল চলবে না এখানে। আপনার প্রতিটি কাজ হচ্ছে হবে স্রেফ জাগ্রত জ্ঞান সহকারে, চোখ মুখ খোলা রাখবেন, সহি হাদিস অনুযায়ী হলে করবেন, না হলে ছাড়বেন। এরপরে হবে দাওয়াত, একাকি দিলে হবে না, একক দাওয়াত নয়, জামাতবদ্ধ দাওয়াত দিতে হবে। আর চ, দাওয়াত হবে নির্ভেজাল তৌহিদের দিকে, অর্থাৎ তৌহিদে ইবাদতের দিকে, শুধুমাত্র আল্লাহ আমার রব, এটুকু বললেই জান্নাত পাওয়া যাবে না, আপনাকে অবশ্যই আল্লাহর দাসত্ব করতে হবে, শুধু ধর্মীয় জীবনে নয়, সার্বিক জীবনে। এবার আসেন বাস্তব সমস্যার উপরে চলে আসি। বাংলাদেশে যত দল আছে, 2002 সালে জাহাঙ্গীর ইউনিভার্সিটির প্রফেসর একজন, তিনি এর উপরে একটা ডাটা কালেকশন করেছেন, যেটা তাহলে আমাদের বিভিন্ন পত্রিকায় বেরিয়ে গেছিল, তখন হিসাবে তিনি পেয়েছিলেন বাংলাদেশে 167টা দল, রাজনৈতিক দল, তার মধ্যে ইসলামী দলের 100-এর উপরে, এরা সবাই বঙ্গভবনের প্রধানমন্ত্রী হবে। ধর্মীয় দল হিসাবে তারা তিনি গণনা করেননি, ফলে তবলিগ জামাত বাদ, আমরা বাদ, সব বাদ, কথা বলছেন। তাহলে বাংলাদেশে দলের সংখ্যা যে কত হিসাব করা খুব মুশকিল, এখন তো অনেক বেড়ে গেছে বিগত 12 বছর। আমরা এটাকে মাত্র 2 ভাগে ভাগ করে দিচ্ছি, খুব সহজ হয়ে গেল না। যত দল আছে আদর্শিকভাবে 2 দলে বিভক্ত, এক দল হলো সেকুলার, এক দল হলো ইসলামী। সেকুলারের বাংলা হলো ধর্মনিরপেক্ষ বস্তুবাদী দল, সেখানে বাংলাদেশের যত বড় বড় রাজনৈতিক দলগুলো আছে সবগুলো এই দলে। আর ইসলামী যারা বলছেন তারা পুরোপুরি ইসলামী নয়, কারণ ইসলামী দলগুলো প্রায় সবই শিরক ও বেদাত মিশ্রিত দল, অথবা এগুলির সাথে আপোষকামী। ভোট যেহেতু নিতে হয়, তাই পীর সাহেবকেও খাতির করা লাগে, আবার গালেব সাহেবকেও খাতির করা লাগে, তৌহিদ পন্থীকেও খাতির করতে হয়, শিরকপন্থীকেও খাতির করতে, তাই না? মার্কাজে যেসব মন্ত্রীরা আসলো, ওরা তো উদ্দেশ্য মূলত আমি সাহেবকে খুশি করে যত দূরে ভোট বেশি পাবো, আর তো কিছু না, ওরা এখানে আসে নাকি। এই জন্য মুখের ভাই বলে দিলাম সরকারের 10টা পাশও আমার এই বিশাল মার্কাজের মধ্যে নাই, মন্ত্রীর সামনে বলে নাই, মনে আছে সে কথা? ওরা বলি ফেললে এক পর্যায়ে সব জায়গায় যাই কিছু চায়। তুই একটা এমন জায়গায় আজকে আসলাম যে আমাকে কাছে কেউ কিছু চাইলো না, তাই আমি জবাবে বলেছিলাম এই মার্কাজের কোনো একটি অংশে সরকারের 10টি বাসাও এখানে দেওয়া নাই, অথচ 20 বিঘা জমির উপরে সিটি কর্পোরেশনে এই বিশাল মার্কাজ আলহামদুলিল্লাহ আল্লাহর বান্দাদের সাহায্যেই তৈরি হয়েছে। ব্যাপারটা সরকার ভালোকে শুনে গেল যে তোর 10টা গভর্নমেন্ট এত করতে পারবে, করলে তো হবে, দুদিন পর ধসে পড়বে। সরকারি কাজ মানে কি? ও তো উপরে সিমেন্ট ভিতরে বালি, তার নাম তো সরকার। রান্না পোলা তো ধসে এমনি নাকি, এই শয়তানি কারা করছেন? দোয়া করার জন্য শয়তানি কোনো টাকা আমাদের কাছে না আসে, দিনদার ফরজগার মানুষের এক মুঠো সিমেন্ট আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ। ওই সময় তো দুষ্ট লোকদের বহু কিছু পাওয়ার চাইছে। ইসলামী দল আর আপনার সেকুলার দল, সবগুলো সেকুলার, কিছু আছে ইসলামী। ইসলামী দলগুলো শেরেক বেদার মিশ্রিত, আর অথবা তারা সেকুলারদের সঙ্গে আপোষকামী, তারা বুঝাই দেন আমাদেরকে এটাও ঠিক ওটাও ঠিক, তুমি হাত নিচে বান্ধ ওটাও ঠিক, ওপরে বান্ধ ওটাও ঠিক, আমিন আসতে বলো ওটাও ঠিক, জোরে বলো ওটাও ঠিক, কবরে সেজদা করো ওটাও ঠিক, মসজিদে সেজদা করো ওটাও ঠিক, সমস্যা কিছু নাই, আল্লাহ তো সব জায়গাতেই থাকে, কি ঠিক না? হাজার হো ইয়া পাথর হো, মসজিদ হো ইয়া মাদ্রাসা হো, সব জায়গা আল্লাহর হাতে হ্যাঁ। উর্দুতে বললাম, কার কথা আপনারা ইংরেজি বুঝে নিয়ে আনলেন। হাজার মানে কি পাথর, আর সাজার মানে কি গাছ, মসজিদ মানে তো মসজিদই, যেখানে যাও সব জায়গাতে আল্লাহ আছে, সেজদা এখানে দিলি হলো, অতএব বাবা সব ঠিক আছে, ভোটটা আমাকে বাক্সে দিবে, উদ্দেশ্য তো ওখানে ভোট। ফলে ইসলামী দলগুলো সেকুলারদের চাইতে আরো বেশি পচিয়ে গেছে। চিংড়ি মাছ পচলে খাওয়া যায় না বলেন? চিংড়ি মাছ ছিলেন তো আপনারা নাকি? বাঙালি ভুলে গেছে চিংড়ি মাছের কথা, আগে তো খালি ওইটাই খাইতাম, এখন ওর এত দাম বেড়েছে ওর গায়ে হাত দিয়ে মুশকিল। তো চিংড়ি মাছের বৈশিষ্ট্য হচ্ছে পচলে বেশি মজা লাগে, ঠিক মসুরের ডাল পচলে বেশি মজা লাগে, টক যত বেশি হবে একটু কাঁচামরিচ দিতে পারে সাথে আর একটু সরিষার তেল, ও যে কত মজা, তোমরা যারা খাওনি তাকে বুঝবে না কেউ, জীবন বহুত বহুত খাইছি, পারলে বাড়ি যেয়ে খেয়ে দেব একদিন, রোজ তো বিরিয়ানি খাও রুটি খাও, একদিন পচা পান্তা খাও, পচা পান্তা পচা ডাল আর পচা গুড়, আরে সুবহানাল্লাহ, এর চেয়ে ভালো খাদ্য দুনিয়ায় নেই। পচা গুড় যদি খাওয়া তার সঙ্গে একটা নারকেল মিশাই নিও, আর পচা ডাল যদি খাওয়া তার সঙ্গে শ্রীনিবাস দেখাবো, দেখো শ্রীনিবাস কত টেস্ট লাগে। কিন্তু ভাই যদি ইলিশ পচে ও মানে কুত্তাও খাবে না, ইলিশ যদি একবার পচে যায় ও কুত্তাও খাবে না, তো বোঝা গেল কি মুসলমান পচলে একেবারে শেষ, ও ডাস্টবিনও নেবে না, আর সেগুলার পচলেও তবু খাওয়া যায়। সেগুলার দল অনেক ভালো এই পচা ইসলামী দলের চাইতে, এখন পার্থক্য বোঝা গেছে? ইসলামী দল হতে গেলে তাকে হয় ফ্রেশ হওয়া লাগবে, আর নাহলে পুরোপুরি বাতিল হওয়া লাগবে। ইসলামী দল করব আর অন্যের সঙ্গে ভেজাল মিশাবো, ওসে বাবা সেগুলার থাকো অনেক ভালো। এবার আসেন, সেগুলার দলের লক্ষ্য কি? দুনিয়া, আর কিছু আছে? এই যে দুটো দল মারামারি করে, উদ্দেশ্য একটাই, যে কোনো মূল্যে ক্ষমতা দখল করা, তাই না? এতে বুঝতেই পারছেন আপনারা, এতে বেশি ব্যাখ্যা দেওয়া লাগবে না। আমরা ক্ষমতা গেলে জনগণের এই এই কল্যাণ করব, একবার কার মুখ দিয়ে বের হয়? রোজ তো রেডিও শোনেন, কারোর মুখ দিয়ে একথা একবার বের হয় না যে আমরা ক্ষমতা গেলে জনগণের কল্যাণে এই এই কাজ করব। ওরাও বল না এরাও বলে না, খালি এইভাবে করো তবে ভোটে যাবো, ক্ষমতা দখল করো। আজকে তো বিবরণ দিয়েছে ঝড় উঠেছে, কেন যে কোনো মুহূর্তে এই ঝড়ে সব ভেসে যাবে, আবার বিরোধী দল আসছে, সরকারি দল কাঁপছে, কি চমৎকার কবিতা বেরিয়েছে, আজকে কবিতা পড়লাম, বিরোধী দল আসছে ঝড় উঠেছে, বিরোধী দল আসছে, সরকারি দল কাঁপছে, কি সুন্দর কবিতা বানিয়েছে। মানে এদের কাজ খেলে এগুলা, ওকে হটাও আমাকে বসাও, অমুকের নির্দেশ কি কি সব তোমার বলো দু একটা বাবা আমার সাথে। এই হলো খেলা, এই ক্ষমতা দখলের রাজনীতি, এটা তো আসলে আল্লাহ চায় না। লক্ষ্য সেরে একটাই, দুনিয়া। আর ইসলামী দলগুলোর ঘোষিত লক্ষ্য হচ্ছে আল্লাহর সন্তুষ্টি, তাই না? দেখবেন যত ইসলামী দলে গণতন্ত্র পড়বে সব যে আল্লাহর সন্তুষ্টির কথা কিন্তু আছে। তো আল্লাহর সন্তুষ্টির সঙ্গে নেতার মনঃসৃষ্টি যোগ হলে, দুধের সঙ্গে গোচানা মিশলে কিছু থাকবে? শেষ, সেই অবস্থায় হয়ে গেছে আজকে। আল্লাহর সন্তুষ্টি ঠিক আছে, কিন্তু কোন তরিকা? তিনটা শর্ত পূর্ণ হলে কোনো আমল কবুল হয় না। আকিদা সহি, তরিকা সহি, ইখলাসে আমল। আপনার লক্ষ্য হলো আখেরাত, তরিকা তো সহি না, তরিকা তো কুফরি তরিকা, ওই তরিকা ঢুকলে তো আপনি শেষ হয়ে যাবেন। আর আকিদাও সহি না, আপনি শেরেক বেদের সঙ্গে আপোষ করছেন, হক বুঝেও বাদ দিচ্ছেন। যারা এগুলো করে তারা কিন্তু জানে, অন্ততপক্ষে নেতারা তো জানে যে ভোকার শিল্পে, আরে বাবা ভোটের ভয়তে সহি হাদিস অনুযায়ী সালাদটা আদায় করবে না, সহি তরিকা সালাদ আদায় করলে কি কারো স্বাস্থ্য খারাপ হওয়ার লক্ষণ আছে? রফরাজান করলে কি স্বাস্থ্য খারাপ হয়? কিন্তু খারাপ এক জায়গাতে হয়, ভোট কমে যায়। এদেশে অধিকাংশ লোক রফলেদান করে না। আর আমি নেতা মানুষ, আমির মানুষ, যদি আমি রফলেদান করি কোন পাগলে আমার ভোট দিবে? অতএব গোদাগাড়ি যেয়ে আমি বুকে হাত বাঁধব, আঠারোশে গিয়ে নিচে হাত বাঁধব হবে? এই কারণে ইসলামী দলগুলো সব ব্যর্থ, এদেরকে কেউ বিশ্বাস করে না। যখন আপনি সংগঠন করবেন, যেহেতু আল্লাহর নির্দেশ আনা অমানের তা পানি, আমি এবং আমার অনুসারীরা, আপনাকে খুঁজতে হবে কোন দল, সেকুলার না ইসলামী। আর ইসলামী দলের মধ্যে খুঁজতে হবে কোন দল যাদের মধ্যে মিক্সিং নাই, নির্ভেজাল, তাই খুঁজতে হবে না? যদি এটা আপনি খুঁজতে ব্যর্থ হন তাহলে আপনার দোষ, আল্লাহ আপনাকে ধরে ঠেলে কোথাও ঢুকাবে না, আপনাকেই খুঁজে নিতে হবে কোথায় তারা আছে। এক পীরের দরগায় আমি গেছিলাম চিটাগাঙ্গের 1983 সালে, বড় নাম করা পীর, মাহেশ ভান্ডারের পাশে নানপুর। জুমার পরে পীর সাহেব আমাকে বলছেন, এক আরবি মেহমান ছিল, আরবিতে বলে আর একজন অনুবাদ করে দেয়, কিন্তু ওনার উদ্দেশ্য হলো আমার দিকে, বাঙালি নালে কথা বলে শুনতে শান্তি পাওয়া যায়, আরবিতে কী সব বলে টলে বলছে আমার মজা লাগে নাকি? স্যার আপনি কিছু বলেন। আমি 15 মিনিট বক্তব্য রাখলাম, কি বলবো তাকে দেখি চারদিকে চারটে দলের নাম, ওদিকে মেলা দল কিন্তু ছাত্রদের মধ্যে, আমরা তো খালি শিবিরের নামটা জানি, ওখানে মেলা দল। তা আমি হঠাৎ করে নজর পড়লো ওদিকে, ওটাকে সাবজেক্ট ম্যাটার বেছে নিলাম, নিয়ে বললাম, ভাই আমি হিন্দু, মুসলমান হব, চট্টগ্রাম থেকে বেরিয়ে রাস্তা দুই ধরে অসংখ্য বড় বড় গেট দেখলাম, সব জায়গায় আমাকে ডাকছে, আমি হতভম্ব হয়ে গেলাম। ইসলামের দরজা তো একটাই হওয়ার কথা, যে সবাই আমাকে ডাকছে বড় বড় পীরের নাম, আমি কোনো পথঘাট খুঁজে না পেয়ে এখানে এসে জুমার টাইম হয়ে গেল এখানে ঢুকলাম, পীর সাহেবকে পেয়ে গেছি, আমি খুব খুশি। জনাব পীর সাহেব আপনি বলুন আমি কোন পীরের মুরিদ হলে আমি জান্নাত পাব, কেন আমি একটা হিন্দু মানুষ। পীর সাহেব পুরীর মহা ফাবরে বলতে পারছেন আমাকে মুরিদ হন, কেন সমস্যা কি, আপনি হক পঞ্চলে আমাকে দাওয়াত দেন কথা বল। এই ছেলেরা তোমরা বলো, 1500 ছাত্র, 40 জন শিক্ষক পীর সাহেব বাদে, আপনারা বলুন এই যে চারটা স্লোগান লেখা আছে, প্রত্যেকটা নামের নিচে ইসলামী অমুক ছাত্র দল, ইসলামী অমুক ছাত্র সেনা, ইসলামী অমুক, এইসব মেলা নাম চল, অথচ এখন মনে নেই, এখন 83 সালে খবর তো, সবই তো ইসলামী, তো কোন ইসলামে ঢুকলে আমি জান্নাত পাবো? সব নেতারাকে দোকান বসা আছে, কেউ জবাব দিচ্ছে না, তো মহা সমস্যা। আপনার কথায় বলবেন না তো, আমি তো মাস্টার মানুষ, আমি তো খালি ওয়াজ করে বেড়াবো না, আমি কথা বলছি আপনার জবাব দেওয়া লাগবে তো, কথা বলো না। আচ্ছা ঠিক আছে ভাই, এক আপনারা সবাই বলেন বিশ্ব মুসলিম এক হও, ঠিক না? অত্যন্তের সবাই চিৎকার, হ্যাঁ ঠিক ঠিক ঠিক, আপনাদের একবারে সবারই সামগ্রিক স্লোগান একটা, সবারই কমন, বিশ্ব মুসলিম এক হ। নদাবড়া কিছু পাগল এখানে ঘুরতেছে, দুনিয়ার মজদুর এক হ, করে না কদিন, কতদিন শুনতেই আছে, দুনিয়ার মজদুর এক হচ্ছে সে 1885 সাল থেকে, তখন তো মে দিবস পালন করছে, ও মজদুর একই হচ্ছে, দুজনের মারও খাচ্ছে। তো বিশ্ব মুসলিম এক হ, আপনারা কি এক হতে পেরেছেন? তো চুপ হয়ে গেছ, সে স্লোগান সর্বস্ব এখানে, এই মাদ্রাসার এক পীর, এক মাদ্রাসা, এক শিক্ষক, এখানে চার দল, এই যে দেয়াল লেখা আপনাদের না, কথা বলছে না কেউ, তা আপনাদের মধ্যে এখানে চারটা দল দেখতে পাচ্ছি। অবশ্য আপনারা সবাই তো হানাফি, তাই না? সবাই এক পীরের মুরিদ, তাই না? এরপরও এখানে চারটে দল, আর আপনাদের যারা জাতীয় নেতা তাদেরকে আমরা চিনি, তারা কখনোই এক টেবিলে বসে নাস্তা করার সৌভাগ্য তাদের হয় না, এতই হিংসা পোষণ করে পরস্পরে। তো এখানে সে চার দল, এবার আপনারা বলুন এক হওয়ার জন্য আপনাদের ভিত্তিটা কি? কারোর মধ্যে কথা নাই, ওখানে সায়েন্সও আছে, কেউ কথা বলছে না, মানে ভিত্তি একটা থাকতে হবে। আপনারা এই টেবিলের চারি কোণাতে চারজন বলছেন বিশ্ব মুসলিম এক হও, আমরা বলি এই চার কোণা বাদ দিয়ে সবাই মাঝখানে এসে এক হও, এটাকে আপনারা রাজি আছেন? তখন তার কথা বলছেন, বুঝি এরকম তো কোন নাই, প্রত্যেককে নিজের কোণা ভাঙতে হবে, মাঝখানে আসতে হবে, একটা মূল ভিত্তির কাছে থামতে হবে, যেখানে কোনো মানুষ থাকবে না, সিরেফ আল্লাহ এবং তার রসুল থাকবে, সেটাই হলো আতাসামু বে হাবলিল্লাহ জামিয়া বলা তাফাররাকু, হাবলুল্লাহর কাছে আসতে হবে, আবদুল্লাহ ছাড়তে হবে। ইঙ্গিত পূর্ণ কথা ব্যাখ্যা দেওয়া তো সমস্যা, সেখানে সেখান তো আমাকে রক্ষা করার জন্য একটা লোক নেই যে আমার পাশে দিয়ে দাঁড়িয়ে বরং পারলে দুটা মারে সাহায্য করবে, বাঁচানোর সাহায্য তো কেউ করবে না। ভাই আবদুল্লাহ ছাড়েন, হাবলুল্লাহ আসেন, আল্লাহর রহমত নামবে, বাংলাদেশের ইসলামী দলগুলো ঐক্যবদ্ধ হবে। বক্তৃতা শেষ, সব ছেলে স্যার ডেকে নিয়ে বসে, স্যার আসেন আসেন, না না খাওয়া দাওয়া করতে হবে, না স্যার বসতে হবে, ক্লাসে বসে গেলাম, বায়োকেমিস্ট্রির প্রফেসর এসে বসছে, দৌড়া ক্লাসের পুরো ক্লাসটাই দৌড়া ক্লাস, ওখানে যে আরো 15 মিনিট বক্তব্য রাখলাম, ওখানে আমার সামনে ওই বায়োকেমিস্ট্রির প্রফেসর এবং ওই ছাত্র ইউসুফ নাম এখন মনে আছে আমার, দৌড়ার ছাত্র, ওখানে ডিগলার দাহালে হয়ে গেল, বলি স্যার এই দলের হেড অফিস কোথায়, এই দলের আমির কি, আমরা সেখানে যাবো, এই কাজটা আমাদের দায়িত্ব নয়, আমরা বলে গেলাম কি খেলে রোগ সারবে, ওষুধ বলে গেলাম, এবার ডাক্তার খুঁজে নিতে হবে তোমাদের। অনেক পরে ওরা খোঁজ পাইছে, পরে এখানে সিডিপথে লিখতে শেষ হয়, এখানে হারিয়ে গেল আর কি, চিন্তা করে মাত্র 15 মিনিটের মধ্যে পুরো মজলিস আল্লাহ পাকের ইচ্ছায় হকের পথে ফিরে আসলো, তাদের কাছে কোনোদিন দাওয়াত দেওয়া হয়নি, অথচ তারা ডিগ্রি নিচ্ছে কি, বাপরে বাপ, বড় ডিগ্রিধারী আলেম হচ্ছে, আসল তত্ত্ব তথ্য তারা জানতে পারেনি, তারা যা পড়েছে জীবন ভোর যা দেখছে তাই, এর বাইরে যে কিছু আছে তারা কল্পনা করতে পারে না। বাংলার জমিনে একমাত্র আপনাদের এই সংগঠনটি এই দাওয়াত মানুষকে দিয়েছে, আসুন পবিত্র কোরআন পড়েন ও সহি হাদিসের আলোকে জীবন গড়ি, এই দাওয়াত কেউ দেয়নি, এটা হচ্ছে হাবলুল্লাহর দাওয়াত, হাবলুল্লাহ আল্লাহর রজ্জু, কোরআন এবং হাদিসের মধ্যেই আছে, অন্য কোথাও পাওয়া যাবে না, এই দাওয়াত নিয়ে ময়দানে স্রেফ আলহামদুলিল্লাহ আপনারা নেমেছেন, আর এই জন্য এই দাওয়াতের বিরুদ্ধে মানুষের এত ক্ষোভ যে আমরা তো কোরআন হাদিস বলি কিন্তু এরা আবার কী বলে, যে আমাদের সব নষ্ট করে দিল, আমাদের সালাত নষ্ট করলো, আমাদের সিয়াম নষ্ট করলো, আমাদের জাকাত নষ্ট করলো, আরে বাবা তালাক প্রালাক সব নষ্ট করে দিল, এই আসার আগেও তালাকে ফতোয়া দিয়ে আসলাম, সব শেষ, আমাদের মজাবটা কিছু টিকলো না এদের কাছে, অথচ আমরা কারো কোনো গায়ে লাঠি মারি না, কিচ্ছু বলি না, স্রেফ একটাই আহ্বান আমাদের প্রাণভরা আহ্বান সকল আদম সন্তানের কাছে, আসুন পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি, এটাই আল্লাহর ওহী, এসেছে জান্নাতুল ফেরদাউস থেকে, এসেছে লোহে মাহফুজ থেকে, সেই পবিত্র জায়গা থেকে, কোনো মানুষের বানোয়াট কালাম নয়। মানুষের ভুল হতে পারে, মানুষের মধ্যে অনেক অন্যায় থাকতে পারে, কোনো অনেক দোষ ত্রুটি থাকতে পারে আমাদের মধ্যে, কিন্তু কোরআন এবং হাদিসে কোনো মিথ্যা নাই, কোনো ত্রুটি নাই। এই ত্রুটিহীন নির্ভেজাল সত্যের কাছে কি আমরা আসতে পারি না? এটাই তো আমাদের দাওয়াত। আর এই মানদণ্ড অনুযায়ী আমাদের নিজের জীবনকে বিচার করতে হবে। তাহলে এখানে বাংলাদেশের দল হচ্ছে মোটামুটি আদর্শিকভাবে দুটা, সেকুলার দল, ইসলামী দল। সেকুলার দল বাংলাদেশে বেশি, কিন্তু সবাই আবার সালাত আদায় করে, অথব তাদেরকে কাফের বলা যাবে না, কিন্তু এটা বুঝে রেখে নেবার। একদল এখন বের হয়েছে, ওদেরকে কাফের বলে বোমা মেরে হত্যা করে ক্ষমতা দখল করতে চায়, এটা কিন্তু চরমপন্থী আন্দোলন, এটা কিন্তু আমরা সমর্থন করি না। কারণ যে ব্যক্তি মুখে অন্তত কলমা পড়ে তাকে আমরা অবশ্যই মুসলিম বলবো, যে সালাত আদায় করে, আল্লাহকে বিশ্বাস করে, কেয়ামতে বিশ্বাস করে, তাকে অবশ্যই আমরা মুসলিম বলবো। কারো বুক ফেড়ে দেখার অধিকার আমাদের নাই, ভিতরে কি আছে না আছে এ যাচাই বাছাই করার কোনো প্রয়োজন আমাদের নাই। অতএব চরমপন্থী হওয়া যাবে না। আবার সালাত নেই, সিয়াম নেই, কিছু নেই, খেলে নারাতে গুতে মুসলমান হবো, এটা এই শৈথিল্যবাদীও হওয়া যাবে না। শৈথিল্যবাদী এবং চরমপন্থী দুটি পথের মাঝখানে মধ্যপন্থী আন্দোলন হচ্ছে আহলে হাদিস আন্দোলন, মনে থাকবে তো? আল্লাহ বলছেন বকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান লিতাকুনু শুহাদা আলান নাস, আমরা তোমাদেরকে মধ্যপন্থী উম্মত করেছি যাতে তোমরা কিয়ামতের দিন মানব জাতির উপর সাক্ষী হতে পারো। যারা সাক্ষী হয় তারা তারা তো কোনো পক্ষ হয় না, তারা সবসময় নিরপেক্ষ থাকে, তাই না? একটা মানুষ আমাকে সাক্ষী মানবে নিঃসন্দেহে, এই জন্য তো মানবে যে লোকটা সত্যি কথা বলবে। তো যারা কিয়ামতের মাঠে সাক্ষী হবে মানব জাতির উপরে, তারা কি যাতার সম্মানী মানুষ মনে করেন নাকি? তা আমরা সেই মধ্যপন্থী উম্মত হতে চাচ্ছি যারা জান্নাতের হকদার হবে। আমরা তো জাহান্নামে যাবো না, 73 ফেরকা মুসলমান হবে, তাই না? 72 ফেরকা জাহান্নামে যাবে, একটা ফেরকায় তো মতো জান্নাত পাবে। তারা তো তারাই যারা জীবনের সব কিছুর বিনিময়ে সেটা কোরআন হাদিসকে আঁকড়ে থাকবে, তারাই তো আহলুল হাদিস। ইমাম বুখারি তার উস্তাদ আলী ইবনে মাদিনী জিজ্ঞেস করলেন এই দলটা কারা, উনি পরিষ্কার হুম আহলুল হাদিস, যারা হাদিসপন্থী তারাই মাত্র সেই দল। সকল আইম্মা ইজাম, সকল মুহাদ্দিসিন ইকরাম, সকল সালাফে সালেহীন এই ব্যাপারে সবাই একমত যে আহলে হাদিস ছাড়া ফেরকা নাজিয়া কোনো দল নেই, বাকি সবই আছে ফেরকা নারিয়া, জাহান্নামী ফেরকা। হতে পারে আমরা সবাই মুসলমান, কিন্তু প্রথমেই যারা জান্নাত পাবে আলহামদুলিল্লাহ তারা সেরেফ, তাদেরকে অবশ্যই আহলে হাদিস হতে হবে। আহলে হাদিস হওয়া ভিন্ন, ওখানে ঢোকার কোনো সুযোগই নেই। ঠিক যেমন এমপি না হওয়া পর্যন্ত সংসদে ঢোকা যায় না, মুসলি না হওয়া পর্যন্ত মসজিদে ঢোকা যায় না, আহলেজ না হওয়া পর্যন্ত জান্নাতে ঢোকা যাবে না। কি আলহামদুলিল্লাহ বলবেন না, যে নাকচ হয়ে গেলেন নাকি? এটা বিশ্বাস নিয়ে বলছি, কোনো হটকারিতা বা অধিক আকর্ষণের কারণে নয়। কোরআন হাদিস আল্লাহর দেওয়া প্রেরিত বিধান, যিনি যত বেশি এর একে ধরে থাকবেন তিনি তত বেশি আল্লাহ নৈকট্যশীল বান্দা হবেন, সোজা কথা। একটা হাদিস বাদ দিয়ে, কোরআন বাদ দিয়ে আপনি নিজের ইচ্ছা মতো চলবেন, হতে পারেন দুনিয়াতে আপনি বিরাট পদাধিকারী ব্যক্তি, আখেরাতে আপনার 3 পয়সা মূল্য নেই, কবরে যাবেন মন কানা গিয়ে পিটা নিকে সোজাই যাবেন, দুনিয়া যত লাফালাফি করেন। তাহলে বোঝা গেল কি, বাংলাদেশে দুটো দল, সেকুলার এবং ইসলামী। আর ইসলামী দলের মধ্যে আহলে হাদিস একমাত্র দল যারা ফেরকা নাজিয়া, নাজি ফেরকা। এখন আপনাদেরকে বিষয়টা ভাবতে হবে, আপনি কোন দলের অনুসরণ করবেন, কাদের সঙ্গে গেলে আপনি কোরআন হাদিসের সঠিক শিক্ষা পাবেন, সে দায়িত্ব আপনার। আমরা ডাকবো সবাইকে, আসুন পবিত্র কোরআন ও সহিহ হাদিস আলোকে জীবন গড়ি। যারা আসবেন আমরা খুশি হব, আল্লাহকে দোয়া করব। যারা আসবেন না তাদের জন্য আমরা হেদায়েতের দোয়া করব। কারো প্রতি আমাদের কোনো হিংসা নেই, বিদ্বেষ নেই, কারো প্রতি কোনো রকম চাপ নাই, তবে দাওয়াত সবার প্রতি থাকবে। উদ্দেশ্য বিষয়টা আমাদের বলা ভালো, আমরা যখন আহলে হাদিস আন্দোলন করব উদ্দেশ্য হবে সিরফ আখেরাত, এটা যেন ভুল না হয়। উদ্দেশ্য গোলমাল হয়ে গেলে সব শেষ, আর তরিকা হবে সেরে ওহির বিধানের অনুসরণ। আর তরিকা বলতে ওহির বিধান বলতে কোরআন এবং সহি সুন্নাহ। আপনারা সবাই বলেন ওহির বিধান, আমরা ওহির কি বলে ওটাকে, সকল বিধান বাতিল করো, ওহির বিধান কায়েম করো। ওহি বিধান বলতে কোনটা, কোরআন এবং সহি হাদিস, এর সঙ্গে যোগ বিয়োগ চলবে? বাংলাদেশে ওহির বিধান চারটা, মাদ্রাসা যারা পড়ে, ইউনিভার্সিটি যারা পড়ে, তারা ফেকার বই খুঁজলে দেখে কোরআন সুন্নাহ ইজমা কিয়াস, কি ঠিক তো? এই বিষয়টা ধরে দেওয়া ভালো। ইজমা সাহাবায়ে কেরাম যেটা করেছেন সেটাই মাত্র ইজমা, সাহাবায়ে কেরামের পরে কোনো ইজমা হয়নি। অথবা ইজমাই উম্মত, এই বিষয়টা সেরে ভুয়া দাবি। ইমাম আহমদ বিন হাম্বল পরিষ্কার বলে গিয়েছেন, মানেদ্দাল ইজমা বাদা সাহাবা ফাহুয়া কাযিবুন, সাহাবায়ে কেরামের পরে যে ব্যক্তি ইজমায়ের দাবি করে সে সেরেফ একজন মিথ্যাবাদী। কেয়াস, কেয়াসে ফাসেদ চলবে না, কেয়াসে সহি চলবে। আল্লাহ রসুল ঘোড়ায় চড়েছেন, উঁটে চড়েছেন, গাধার পিঠে চড়েছেন, ঠিক না? আমরা তার উপরে কেয়াস করে মাইক্রো চড়বো, হুন্ডা চড়বো, সাইকেল চড়বো, প্লেন চড়বো, এটা বেদাত নয়। কথা বোঝা গেছে তো? অনেকে এসব ভুল কথা বলে। আল্লাহ রসুল মসজিদে সালাত আদায় করেছেন সেখানে ঘর বানিয়ে, সেই ঘরটা কিসের তৈরি ছিল? খেজুর গাছ, খেজুর পাতা দিয়ে ছাউনি ছিল। আমরা ঘর বানিয়েছি সেখানে আমরা, আমাদের বাপদাদারা করতেন বরেন্দ্র এলাকায় মাটির বিল্ডিং, তাই না? এতই শক্ত, বাপরে বাপ, বরেন্দ্র এলাকায় একটা দোতলা বিল্ডিং 200 বছরও পড়বে না, আর আমাদের প্রধানমন্ত্রীর বানানো বিল্ডিংগুলো 50 বছরও টিকবে না। তা কোনটা ভালো হলো? মাটির বিল্ডিং ভালো। এই জন্য উত্তরবঙ্গে আমরা বসবাস করি, আসলে খুব ভালো জায়গা। তো আমাদের মূল বিষয়গুলো খেয়াল রাখতে হবে যে আমরা যেন এই ওহির বিধান বলতে শুধু কোরআন হাদিস বুঝতে চেষ্টা করি, কোরআন হাদিসের আলোকে যে কেয়াস সেটা আমরা করব। এটা যেন ভাববেন না যে আল্লাহ রসুল তো মাইকে বক্তব্য রাখেননি, আমরা মাইকে বলি এটা বেদাত। ঢাকাতে একটা বিশাল ইজতেমা হয় না, কোথায় বলেন তো? আমরা করবো পদ্মার কিনারে, হবে? আমি সেলখানা বসে স্বপ্ন দেখছিলাম আমি এবারে ইজতেমা করবো পদ্মার বালুচরের উপরে, কিন্তু এরা কেউ শুনলেন আমার কথা, ঘুরি ফিরে আমার সাথে ট্রাক্টর মিলে চলে এসেছে। তোর করোনা দেখি আমার স্বপ্নটা তো সার্থক হোক, ওরা যাবে তোরাগ নদীর তীরে, আমরা যাবো পদ্মা নদীর তীরে, দুনিয়া কাঁপাই দেব, ওপাশে এপাশে সব একাকার হয়ে যাবে, ওপারেও হালে দিতে পারো হালে দিই, কিসের বর্ডার মর্ডার সব চলে আসবে, দিনের দাওয়াত শুনবে, বড় বড় বইতে লিখছে এগুলা যে আল্লাহ রসুল কখনই মাইকে বক্তৃতা করেন নাই, আর তোমরা মাইকে বক্তৃতা করো। এই জন্য ওই বিশ্ব ইজতেমায় সেখানে দেখা যায় মাইকে বয়ান হয় কিন্তু আজান হয় মুখে। কি কেউ গেছো তোমরা? আরে বাবা আমি 3 বার গেছি, আমি যাতায়াত বলি নাকি? তোমরা তো 1 বারও জানো, আমি 3 বার গেছি, নিজ কানে শুনছি। এই পাগল দাদা কি করিস? না না না, আমির নেশা, আমির নির্দেশ। আরে বাবা রসুলের নির্দেশ, তোরা জোরে আজান দিবি, 10 হাত দূরে সব মুয়াজ্জিন, ওদিকে ইমাম সাহেব দাঁড়িয়ে এক রাকাত হয়ে যাচ্ছে, এদিকে আজান শেষ হয় না, মহাবিপদ। আজীব একটা কারবার এই যুগে, আধুনিক যুগে এরকম পাগল মৌলান সাহেব যে দুনিয়াতে আছে না দেখলে বোঝা যাবে না। এদের হাতে যদি বাংলাদেশের হুকুমত দেওয়া হয় এরা যে কি যে ডাইল করবে আল্লাহ জানে। এটার নাম কেয়াস নয়, এটা কেয়াসে ফাসেদ, কথা বুঝলে? কেয়াসে সহি চলবে, কোনো সমস্যা নেই। যেন কেউ ভুল বুঝে না যে আহলে সে কেয়াস করে না, আমরা অবশ্যই কেয়াস করি। তো সে কেয়াস হয়তো রসুলের সুন্নতের উপরে, বাইরে যান না যায়, তিনি আরোহণ করেছেন আমরা আরোহণ করি। তার মানে এটা নয় যে আমরা গাধা কিনে রাষ্ট্রের থেকে ঢাকা যাবো গাধার পিটি উঠি, ওই পাকালের মধ্যে ওটাই। যাই হোক, তাহলে এটা হলো ওহির বিধান অর্থ কি? কোরআন এবং সহি হাদিস, জয়ীব মৌজু হাদিস কি হবে? হবে না। সেখানে হচ্ছে রসুল হাদিস সবই সহি, এরা জয়ীব আর মৌজু হয় নাকি? এটা আর ধোকাবাজি কিন্তু, খবরদার। যারা হাদিস শাস্ত্রে লেখাপড়া করেছেন সবাই জানেন ভালো করে যে হাদিসের মধ্যে সহি আছে, জয়ীফ আছে, মুনকার আছে, মওকুফ আছে, মৌদাল আছে, মুদাল্লে কত রকম যা আছে। কারণ দুষ্ট লোক চিরকাল ছিল, আজও আছে, আগামী দিনও থাকবে, আর মৌলবীরা বড় দুষ্ট, যত হাদিসের মধ্যে দুষ্টুমি ঢুকেছে এরাই। এক একটা মোজাবকে আর একটা মোজাহের উপরে স্ট্যান্ড করানোর জন্য মোজাবি আলমরা হাদিস বানিয়েছে, রাজনৈতিক কারণে মুয়াবিয়ারা, মুয়াবিয়া মানে উমাইয়ারা আব্বাসীয়দের বিরুদ্ধে হাদিস বানিয়েছে, আব্বাসীয়রা উমাইয়াদের বিরুদ্ধে হাদিস বানিয়েছে, খলিফাকে খুশি করার জন্য মাওলানা সাহেব খলিফার দরবারে গিয়ে হাদিস বলেছে, সঙ্গে শুনেছে যে খলিফা কবুতর খেলা খুব ভালোবাসে, হাদিসে রয়েছে যে কোনো খেলা জায়েজ নয় ও এই কী বলে তীর নিক্ষেপ করা, একটা কি আর অস্ত্র অস্ত্র প্রশিক্ষণ দেওয়া, এই দুটো ছাড়া মানে তরবারি দরকার তো, আর তীর নিক্ষেপ দরকার, দেখলে খলিফাকে কবুতর পছন্দ করে, ওই সঙ্গে জুড়ে দিল কবুতর বাজিও মানে নিষিদ্ধ নয়। খলিফাকে আলেম মানুষ মামুন রশিদ কথা বলছে, বলছে এই মৌলবি তো এসে পয়সা নেওয়ার জন্য, ওকে ডেকে নিয়ে কিছু পয়সা পাবো বিদায় হওয়ার জন্য, কেন এসো না, আমি বুঝি তুমি যে হাদিসটা বললে তো বানোয়াট হাদিস, যোগ করলে আমাকে খুশি করার জন্য, হ্যাঁ বেটা বল এই মুখে কখন এসে নেবে এই মুখ, এরকমভাবে মৌলবি সাহেব বহু হাদিস বানিয়েছে। এইসব থেকে ছাটাই বাছাই করে এমনকি বেগুন যে সমস্ত রোগের ঔষধ এই নামেও হাদিস বানিয়েছে, মানে ওই মৌলবিদের বেগুন খেতে ভালোবাসত দেশে একটা হাদিস বানাই, কারণ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি নাম না বললে কেউ হাদিস গ্রহণ করতো না, কেমন, আর নিজের নাম বললে কেউ তো মানবে না, এই জন্য আল্লাহ রসুলের নাম দিয়ে যাই বলতো মানুষ তাই খাইছে। যেমন এই যুগে নেতা নেত্রীদের নাম ভাঙিয়ে সাধারণ কর্মীরা কত যে অপকর্ম করে তা ঠিক আছে, ও দেখা যেত হয়তো নেতা খবরই রাখে না, তো এরকম তো সব যুগেই তো আল্লাহ রসুলের নাম নিয়ে বহু হাদিস এই দুষ্ট লোকেরা বানিয়েছে। আল্লাহ পাক রহম করেছেন মুসলিম উম্মার উপরে, ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম তিরমিজি, ইমাম ইবনে মাজাহ, ইমাম আবু দাউদ, ইমাম নাসাঈ, এই সমস্ত মনীষী মহাদ্দেশগণকে আল্লাহ পাক এই 15-20 বছরের মধ্যেই সব দুনিয়ায় পাঠিয়ে দিয়েছে সব, এবং তাদের এমন টপ ব্রেন আল্লাহ দিয়ে দিয়েছেন যে এরকম মেধাশক্তি সম্পন্ন মানুষ আজ পর্যন্ত পৃথিবীতে সৃষ্টি হয়নি, আল্লাহর রহমত না, এদের দিয়ে আল্লাহ পাক তার দিনকে হেফাজত করেছেন। ইন্না নাহনু নাযযালনা যিকরা ইন্না লাহু লাহাফিজুন, আল্লাহ পাক নিজে ওয়াদা করেছেন আমি জিকির নাজিল করেছি এবং আমি এর হেফাজত করব, তো কোরআন হাদিসের হেফাজত আল্লাহই করেছেন। কি আয়াতটা বলতো, সূরা কিয়ামা 16 নম্বর আয়াত, ফাযা কারআনাহু ফাত্তাবি' কুরআনা সুম্মা ইন্না আলাইনা বায়ানা, যখন আমরা কিরাত পাঠ করব তখন হে রসুল তুমি কিরাতের অনুসরণ করো, দেখো ইন্না আলাই সুম্মা ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা সুম্মা ইন্না আলাইনা বায়ানা, কোরআন জমা করা এবং পাঠ করার দায়িত্ব আমার এবং এটার বায়ান ব্যাখ্যা করার দায়িত্ব আমাদের, আল্লাহ নিজেই বলছেন এই ব্যাখ্যাটাই তো হাদিস, তাই না, আকিমুসসালাহ, সালাত আদায় করো, কোরআন তার কিছু বলে নেই। এবার আল্লাহ রসুল কি বলছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা অনুরূপভাবে সালাত আদায় করো যেভাবে আমাকে তোমরা সালাত আদায় করতে দেখছো, প্র্যাকটিক্যাল রুকু করো, রফাদান করো, আমিন বলো ইত্যাদি ইত্যাদি যেগুলো আমরা করি, এগুলি কোরআনে আছে নাকি, সব তো হাদিসে, তাতে বোঝা গেল সুম্মা ইন্না আলাইনা বায়ানা, এই সালাত কীভাবে আদায় করতে হবে এটা বায়ান করার দায়িত্ব আল্লাহ বলছেন আমাদের উপরে, সেটা আল্লাহ দায়িত্ব পালন করেছেন রসুলের মাধ্যমে। তো বোঝা গেল কোরআন এবং হাদিস দুটোই আল্লাহর ওহী, একটা ওহী মতলু, একটা ওহী গায়রে মতলু, দুটির হেফাজতের দায়িত্ব আল্লাহর, আর এই জন্য আল্লাহ পাক এই সমস্ত দুষ্ট লোকদের কাছ থেকে হাদিস শাস্ত্রকে বাঁচানোর জন্য এই সমস্ত মানুষগুলোকে আল্লাহ একসঙ্গে দুনিয়ায় পাঠিয়ে দিয়েছেন, তাদের মাধ্যমে সমস্ত জয়ীব মনকার যত বানোয়াট হাদিস সরিয়ে দিয়ে সহি হাদিসগুলো আমাদের সামনে চলে আসছে। তাহলে এখন দিন খুব সহজ হয়ে গেল না, সালাত আদায় করবেন, বুখারী শরীফ খোলেন, চ্যাপ্টার বের করেন, আমল করেন, সমস্যা শেষ। পরশুদিন ছিলাম পাবনাতে চর এলাকায়, চূড়ান্ত চর, তুমি গেছিলে না চর ঘোষ এলাকায়, চরচাঁদপুরের মধ্যে পড়ে, তুমি তাহারকে দিয়েছিলে রিপোর্টটা, আমার মনে হয় নেই, ওখান থেকে ব্যানার দেখলাম, এত দুর্গত এলাকা ভাই, সে যাওয়া খুব কষ্টকর। আমি কিছু জানাজা পড়তে পাবনা শহরে আমাদের আমনুলের আব্বার জানাজা, চিন্তা করলাম তো আমি তো যাচ্ছি জানার পরে তো সন্ধ্যে টাইম থাকবে, এই টাইমটা দিনের দাওয়াতে সময় ব্যয় করবো। আমি বললাম এখান থেকে বললাম মোবাইলে চোর লেখা যাবো, শহরে তো সবাই যায়, চোর লেখা কেউ যায় না, দাওয়াত ওয়াজ মাহফিল কোথায় হয়? শহরে হয়। চোর লেখা মানুষ খেতেই পায় না, বাড়ি ঘর নেই, ওখানে ওখানে কে যায়? ওখানে যাবো আমি। স্যার কেমন কি যাবেন? গাড়ি ঘোড়া চলবে? আর বেটা চলবে, ভেড়ি টেড়ি আছো তো কিছু? আছে স্যার, ভেড়ি আছে, চলো মাইক্রো চালাবো রূপ দিয়ে। তাই গেছিলাম সেখানে, সে চালানো খুব সমস্যা। তো সেখানে গিয়ে মানুষের সঙ্গে মিশে যে অভিজ্ঞতাগুলো হলো তা আপনাদের কি বলব। আমরা পাপ করে যাচ্ছি, এখান থেকে দাওয়াত দিচ্ছি, ওদের কাছে যাই না, কথাগুলো গেলে শুধু যেন জীবনে শোনেনি। এক জায়গা যে আবার শহরে ফিরে এসে আরেক জায়গায় চলে গেছে, একের দিনে 12টা গ্রামের মানুষকে দুই জায়গায় ডেকে সেখানে বক্তব্য রেখে আসছে। কাজটা ভালো হয়নি, পয়সা পায়নি, কিন্তু লিল্লাহ খরচ করে গেছি, কিছু আপেল দিয়েছিল, গাড়ির মধ্যে ঢুকাও, বসার টাইম নেই। এইভাবে দাওয়াত দিয়ে সেখানে যেটা পাওয়া যাচ্ছে সেটা এই যে, স্যার আমরা একদিন ছিলাম ভুলের মধ্যে, যদি আপনাদের দাওয়াত এখানে না আসতো তা আমরা কোনোদিন আহলাদিস হিসাবে নিজের জীবনকে পরিচালনা করতে পারতাম না। এই 12-13টা গ্রাম টোটালি ছিল জাহিলিয়াতের মধ্যে, সব ফিরে এসছে। যদি আপনারা দাওয়াতি কাজ সব জায়গায় শুরু করে দেন, আলহামদুলিল্লাহ বরকত হবে। এবং তারাও এই সহি জিনিসটা আসে, আগে জানতো না, এখন তারা সহি জিনিসটা বোঝে। কোন আলম যে কথা বলি বলে সহি কিনা দেখেন তো, তারা বলছে। একটা মজার কথা পেলাম, একজন ভাই মুক্তিযোদ্ধা, জাত মুক্তিযোদ্ধা রবিউল ভাই, বলছে আমি একদিন পাবনা শহরে গেলাম, সেখানে কিছু ছেলে আহলেজ হয়েছে, তাদের মেরেছে। আমাকে বললো ভাই একটু আসুন তো, আপনি মুক্তিযোদ্ধা মানুষ, লোকে ভয়টা করবে। তো আমি দেখলাম আমি তো মূর্খ মানুষ, মুক্তিযোদ্ধা কি আমি কি আলম নাকি? তো আমাকে নিয়ে গেছে। আমি কি করি? যে বললাম তোরা ওই মসজিদে একটা বোখার সাহেব রাখবি, রাখছে, আর উনি নিয়ে গেছে ম্যাচ, ম্যাচ বুঝুন তো, দেশ লাগে যা দিয়ে আগুন ধরায়। আপনারা কি বলেন? একবারে বক্স ধরে নিয়ে গেছে পকেটের মধ্যে। ও যে সেখানে ওই হুজুর ইমাম সাহেব যিনি ওদেরকে বের করে দিছে তার কাছে যেয়ে বসছে, যে হচ্ছে হুজুর এটা কি কিতাব? বুখারি শরীফ। এটা কি ভালো? আরে ভালো মানে কি, বলেন কি, আল্লাহর কোরআনের উপরে শ্রেষ্ঠ কিতাব এটা বলে বুখারি শরীফ চুমু খাওয়া শুরু করে দিয়েছে ইমাম সাহেব। তো চুমু খাচ্ছেন যে, হ্যাঁ আরে আপনি উজু আসো আপনার, তাহলে আমি এই মতো সালাত আদায় করেন, তা ঠিক আছে, উজু সাহেব কে তো হাত দেওয়া যাবে না, খুবই সম্মান। তো ও আগে থেকে পৃষ্ঠা মনে করে রেখে গেছে, অমুক পৃষ্ঠা আছে রহমদান, অমুক পৃষ্ঠা আছে আমিন, অমুক পৃষ্ঠা আছে বুকে হাত বান্ধা, ঠিক করে গেছে। হুজুর এই পৃষ্ঠাটা বের করে দাম তো, আমাকে কে যেন সব বললো, কে যে লামজাব দল বাংলাদেশে কী সব বলে টলে, একটু বের করে দাম তো, একটু বের করে দিয়েছে। এটা একটু অনুবাদকে শুনলাম তো, আমরা তো মূর্খ মানুষ বাংলা পড়তে পারি না। তার বাবা আচ্ছা ঠিক আছে, একটু জোরে বলেন হুজুর, সবাই একটু শুনুক মুসল্লিরা, বলেছে আমিন সম্বন্ধে একটু জোরে বলেন হুজুর, সবাই একটু শুনুক, জোরে বললো। রফিদের হাতে হুজুর একটু জোরে বলেন, সবাই শুনুক, বললো। এই বলতে মুসল্লি ভাইরা এগুলো বুখারি শরীফের হাদিস আপনারা শুনলেন তো, তা আমি এখন পড়তে ম্যাচ বের করছে, আমি এই ম্যাচের কাটি দিয়ে বুখারি শরীফ আগুন দিয়ে পড়াই দেবো এখানে। হেই কেন কেন আপনি এটা কেন করবেন? মুসলিমে আল্লাহর হাদিস পড়াবেন আপনি, মানুষ নাকি, কেন পড়াবো না? এই যে এত বড় মসজিদ, এতগুলো মুসল্লি আপনারা, কেউ কি আমিন জোরে বলেছেন? তখন বুঝছে আরে কোথায় ঘাটেছে লোকটা, এই যে মগরের সালা তাদের কালাম, একটা লোক আমিন জোরে বললেন না, আর বোখার হাসি বলছে আমিন জোরে বলতে হবে? যে হাদিস মানুষ মানে না ও তো পড়ে ফেলতে দরকার। তো আমাদের ভাই আপনি করতে গেছেন, ভাই আপনি তো ধারণ কথা বললেন, আমি তবা করছি আর এক কাজ করবো না, এখন তো আমিন জোরে বলবো, ভাই তো কোনো সে পড়ে না, হাদিস পড়ে না, ও পড়ে রেডি, এমনিতে একটা কাঠি পড়ানো শেষ, আটটা বলে পড়াবে ইমাম সাহেব শেষ কালে পড়াইছে। তখন বলছে আপনারা এই লোকগুলোকে হালেছে যাদেরকে আপনি তাড়াই দিয়েছিলেন না, তো না তাড়াবো না বাবা, ওরা থাক, আমরা এখন তো এটা আমল করব। চিন্তা করেন, আপনারা আলেম নন বলে যে আপনারা কিছুই পারবেন না, তা কিন্তু না, বুদ্ধিমত্তা দিয়ে অনেক সময় দিনে দত খুব সহজে দেওয়া যায়। এটা কালকে শুনে এলাম, পরশু দিন আমরা আর্থ হয়ে গেলাম, বাপরে কি সুন্দর কি ব্রেন আল্লাহ তাকে দিছে। আপনাদেরকে বলছি ভাই, সহি হাদিসের দাওয়াত পৌঁছে গেলে যে কোনো মানুষের অন্তরে দাগ কাটবে। ওরা সাধারণ মানুষ হয়তো দেখছেন আপনার এই লোকটা হানবে জাহান্নাম চলে, না ওটা বলবেন না, সবাইকে আদর করুন, সবাইকে ভালোবাসুন, যে ছেলে সিগারেট খায় তাকেও কাছে টানুন, বাবা এটা ঠিক নয়, এটা তামাক, এটা এটা মুস্কির, খেতে হয় না, আদর করে কথা বলেন, ও ফিরে আসবে। যে লোকটা বেদাতি, ও জানে না বেদাত কাকে বলে, তাকে বুঝান বাবা এটা বেদাত, এটা করতে হয় না, করলে জাহান্নামে যেতে হবে। আর যাবে না, যেটা কবর পূজা করছে, বাবা এখানে কবর শ্রদ্ধা করতে হয় না, আল্লাহ ঘরে শ্রদ্ধা করতে, বুঝান তা, প্রথম চোটেই যদি তার কল্লা কাটি দেন, বোমা মারি দেন, তো হবে নাকি, কবির গুণাগার বলে মেরে ফেললে হবে না। আহলে হাদিসের লক্ষ্য এটা নয়, যদি খেয়াল করবেন, আমরা মনে করি উদ্দেশ্য হবে সেরেফ আখেরাত, আর তরিকে হবে সেরেফ ওহির বিধানের অনুসরণ। আর ওহির বিধান অর্থ কোরআন এবং সহি হাদিস, আর সহি হাদিসটাই হলো মূলত আল্লাহর ওহি। আর বিজয়ের জন্য আপনি ভাবেন, তাই তো আহলে জীবন বিয়োগ করলাম, বিজয় তো হলো না, বিজয় বলতে আপনার বোঝেন ক্ষমতা দখল করা, জি না, বিজয় হলো আখেরাতে বিজয়, ওইটা হলো মূল বিজয়, যা লেগে ফল ফৌজুল আজিম, জান্নাত পাওয়াটাই হচ্ছে মূল বিজয়। ওই বিজয়ের জন্যই আপনাকে কাজ করতে হবে, দুনিয়ার বিজয়ের জন্য নয়। এই বিষয়গুলো আপনার খেয়াল রাখবেন, সংগঠনের মৌলিক বিষয়গুলো আপনার ধরে দিলাম, আবার গোড়ায় চলে যাই। সংগঠনের মূল যে আয়াতটা আমরা পেশ করছি, কি আয়াতের নাম, কত নম্বর আয়াত বলুন তো, কোন সুরার, সুরা ইউসুফ 108 নম্বর আয়াত। এখানে কয়টা বিষয় বলা হয়েছে? 6টা বিষয়। এই 6টা বিষয়ের পরপরই বাংলাদেশে বলবে এখন কত রকম সংগঠন আছে, দুই রকম, সেকুলার ইসলামী। আপনি সেকুলার সংগঠনে ঢুকতে পারবেন? পারা যাবে না। জান্নাত পেতে গেলে আপনাকে ইসলামী সংগঠনে আসতে হবে। কোন ইসলামী সংগঠনে আসতে হবে? যে সংগঠনের সেরেফ পবিত্র কোরআন ও সহিহ হাদিসের অনুসরণ আছে, আমল আছে, দাওয়াত আছে, ব্যাস সেখানে আসবে। কোরআন হাদিস যা আছে তা মানব, যা নাই তা ছাড়ব, এটা হলো মূল বক্তব্য। আর আমল কবুলের শর্ত কয়টা? তিনটা, সহি আকিদা, সহি তরিকা, ইখলাস আমল, সেরেফ আল্লাহর রাস্তায় কাজ। এবার আমি আপনাদের সব শেষে জামাতবদ্ধ জীবনযাপন করার ফরজ এই বিষয়টা বলে দেব। অনেকের ধারণা আমি ঘরে বসে পাক্কা আহলে হাদিস হব, সংগঠন করব না, কারণ সংগঠন করলে কারো আনুগত্য করতে হয়, এটা হবে না। আমি নিজেই সবার আনুগত্য নেব বটে, কিন্তু কারো আনুগত্য করব না। এই গোপন অহংকার কিন্তু বিশেষ করে আলেমদের মধ্যে বেশি, সেজন্য তারা হাদিস কোরআন বলে বটে কিন্তু আমল করে না, অন্তত এই হাদিসগুলো মানে না। আল্লাহ রাসূল কি বলছেন? ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আলাইকুম বিল জামাআহ ওয়া ইয়্যাকুম ওয়াল ফুরকা, ফাইন্না শায়তানা মাআল ওয়াহিদ ওয়া হুয়া মাআল ইসনাইন আবআদ, মান আরাদা বুহুবাতাল জান্নাহ ফাল ইলজামিল জামাআহ, রাওয়াহু তিরমিজি বি ইসনাদি সহিহ, হাদিস নম্বর 2165। তোমাদের উপরে জামাতি জিন্দেগি ফরজ করা হলো, বিচ্ছিন্ন জীবন নিষিদ্ধ করা হলো, কারণ শয়তান থাকে একজনের সাথে, দুজন থেকে সে দূরে থাকে। তোমাদের মধ্যে যে ব্যক্তি জান্নাতের মধ্যস্থলে থাকতে চায়, সে যেন জামাতি জীবনকে অপরিহার্য করে নেয়। এই নির্দেশটা কার? মানবেন তো না ছাড়বেন? নাহলে বোখারি শরীফ পড়ে দিতে হবে, একা তিরমিজি পড়ানো লাগবে, এটা তিরমিজির হাদিস। সাংগঠনিক জীবন অপরিহার্য, একাকে কোনো কিছু সম্ভব নয়, যাবে না। আল্লাহ পাক এক এক মানুষকে এক এক রকম গুণ এবং মেধা দিয়ে দুনিয়ায় পাঠিয়েছেন, সকল মেধাকে নিয়েই আমাকে সমাজ চলতে হবে। এককভাবে আমি একা লেখক, একা বক্তা, একাই ড্রাইভার, একাই সবই হওয়া কোনো মতেই সম্ভব না। এই যে আপনার ভাইরা বসে আছেন, আল্লাহ পাক হর গুলির আর রঙ বুই আর দিগার আস, প্রত্যেক ফুলের রঙ এবং সুগন্ধি আলাদা, প্রত্যেকেরই গুণ ক্ষমতা আল্লাহ পাক দিয়েছে, সবাইকে যে খালি খারাপ দুনিয়ায় পাঠানি, সবাইকে নিয়ে ইসলামের পথে আমাদেরকে মানুষকে ডাকতে হবে, সবাইকে সাথে নিয়ে এগিয়ে যেতে হবে, তাহলেই বরকত হবে। অন্য হাদিসে আল্লাহ রাসূল বলেছেন, যে ব্যক্তি মানুষের সঙ্গে মিশে, মানুষের গালিগালা সহ্য করে, দুঃখ কষ্ট বরদাস্ত করে, সেই ব্যক্তি আল্লাহর নিকট অধিকতর প্রিয় ওই ব্যক্তির চাইতে, যে ব্যক্তি মানুষের সঙ্গে মিশে না, তাদের গালিগালাজ খায় না, তাদের কষ্ট ভোগ করে না। তাহলে এই হাদিসটা কোথায় রাখবেন? তো আমাকে মিশতে হবে, গালি খেতে হবে, গালি খাওয়াটাই আমার জন্য বরকত, কথা বুঝছেন? তো আপনারা দয়া করে সাংগঠনিক জীবনকে অপরিহার্য করে নেবেন, এবং এইভাবে আমি আপনাদের কাছে সাংগঠনিক গুণ, ব্যক্তিগত গুণ, পারিবারিক গুণ বলে দিচ্ছি, পারলে লিখে নেন অথবা মুখস্থ করে নেন। সাংগঠনিক গুণ 5টা। 1, আপনার আচরণটা যেন মধুর হয়। 2, কর্মীদের সাথে যোগাযোগ নিয়মিত রাখা। 3, উদার মনা এবং দানশীল হওয়া, বখিল কৃপণ এই সংগঠন চলবে না। চার, কর্মীদের মানোন্নয়ন করা। নিয়মিত যে তালিম বৈঠক সপ্তাহ সপ্তাহ করছে না, আপনাদের মান কিন্তু উন্নয়ন হচ্ছে, বছরে একদিন করলে কি হয়তো? পাঁচ, নেতার অনুমতি ও দোয়া নিয়ে কাজ করা। সবসময় আপনার যিনি যেখানে নেতা থাকবেন, সভাপতি আছেন সব জায়গাতে, উপরে নয় এমআর আমির আছেন, আর সব জায়গাতে সভাপতি আপনাদের, যেখানে যিনি যেখানে দায়িত্বশীল আছেন তার প্রতি আপনি শ্রদ্ধা রাখবেন, তার অনুমতি নিয়ে দোয়া নিয়ে বাইরে যাবেন আসবেন। এই যে পরস্পরের মহব্বত ভালোবাসা বৃদ্ধি পাবে, এই মহব্বতটা কেমন, ওই ইট আর ইট খাড়া করলে ইটের গাদা হয়, বিল্ডিং হয় কি হয় না, ওই ইটের মাঝখানে যদি সিমেন্ট থাকে, বালি থাকে, তাহলে তখন ওটাকে বিল্ডিং বলা হয়। ঠিক অনুরূপভাবে সংগঠনের ভাই আমাদের বহু নদ বাজারে হাজার হাজার মানুষ, যখন তাদের মধ্যে সাংগঠনিক চেন থাকবে, ইমারতের প্রতি আনুগত্য ভালোবাসা থাকবে, তখন ওটা একটা বিল্ডিং রূপ ধারণ করবে। বিচ্ছিন্ন জনগণ যখন একটি উদ্দেশ্যের নেতৃত্বের অধীনে ঐক্যবদ্ধ হয়, তখন তাকে একটা জনশক্তি বলা হয়। আমরা সাধারণ জনগণ নই, জনশক্তি হতে চাই। আর আল্লাহ রসুল বলছেন, আল মুমিনুল কবি আহাব্বু ইলাল্লাহি মিনাল মুমিনিদ দাঈফ, শক্তিশালী মুমিন আল্লাহর কাছে অধিকতর প্রিয় দুর্বল মুমিনের চাইতে। বিচ্ছিন্ন জীবন দুর্বল জীবন, সাংগঠনিক জীবন শক্তিশালী জীবন। আর ব্যক্তিগত গুণ হল ছয়টা, ফরজ ও নফল ইবাদতে একনিষ্ঠ হওয়া। আপনারা সালাত ফরজ আশা করি সবাই পড়েন, নফল অনেকে পড়েন না, শুরু করেন নফল সিয়াম প্রতি সোমবার এবং বৃহস্পতিবারে অভ্যাস করুন, নফল ইবাদত তাহাজ্জুদ অভ্যাস করুন, ইনশাআল্লাহ ব্যক্তিগত জীবনে অনেক অনেক ইমানি শক্তি বৃদ্ধি পাবে। দুই, হালাল রুজিতে দৃঢ় থাকুন, একটু ডানে বাঁয়ে গেলেই কিন্তু আপনি মাশাআল্লাহ লাখপতি হতে পারেন, কিন্তু আপনি যাবেন না, হালাল পথে থাকুন, আল্লাহ আপনাকে গাইবে মদত করবে। রুজির অভাব কখনো আপনার বা আপনার সন্তানদের হবে না। আর অল্পে তুষ্ট থাকুন, অধিক অধিক পাওয়ার আকাঙ্ক্ষা ধ্বংস করে দেয় মানুষ। আল্লাহকে মুত্তাকাসুর হাত্তা যুরতুম মাকাবির। তিন, সদালাপি হওয়া, গোমড়ামুখো হবেন না, কথা বলবেন না, কেউ কিছু বললে একটু বললে ঠেলা দিয়ে একটা কথা বললেন, আরে বাবা দুটো কথা বেশি বললে একটা মানুষ সহজে কথাটা বুঝতে পারে, কিন্তু আপনি এমনই ভাবুক মানুষ, কথা খুবই কম বলেন, এটা হবে না। আপনার কথা বলতে মানুষের ভাব সব বুঝে কথা বলতে হবে, যেন সে বোঝে, যেন তারা শিক্ষক, একটা ছাত্রকে বোঝানোর জন্য কতবার একটা কথা বলে, ঠিক ওরকমভাবে মনে করতে হবে, সদালাপি হবেন। চার, কোরআন হাদিস পড়ে দিনের কাজ শুরু করবেন, সকালে উঠে কোরআন না পড়ে অন্তত দুটো পৃষ্ঠা পড়বেন, শুধু পড়ে যান, এরপরে পারলে একটা বা দুটো আয়াতের তর্জমা বা অনুবাদ বা ব্যাখ্যা তফসির পড়েন বা একটা হাদিস পড়েন, এটা যেন আপনাদের একটা অভ্যাসে পরিণত হয়ে যায়, নইলে কিন্তু আপনি সংগঠনের জীবনে ফেল করবেন। পাঁচ, সংগঠনকে নিয়মিত ইয়ানত দেওয়া চেষ্টা করুন, যিনি ইয়ানত দিবেন না অর্থাৎ কোনো পয়সা খরচ করবেন না, তিনি কৃপণ হবেন, আল্লাহর কাছে তিনি কবুল হবেন না। আনফিকু ফি সাবিলিল্লাহি ওয়া লা তুলকু বিআইদিকুম ইলা তাহালুক, আছে না সূরা বাকারা 195 আয়াত, তোমরা আল্লাহর ওয়াহাসুন ইন্নাল্লাহ ইউহিব্বুল মুহসিনিন, তোমরা আল্লাহর পথে ব্যয় করো এবং নিজেকে ধ্বংসে নিক্ষেপ করো না, অর্থাৎ আল্লাহর পথে ব্যয় করার অভ্যাস যদি আপনি নিজে না করেন, শুধু মানুষকে চাইলে তো হবে না, নিজেদের দিতে হবে। আর ছয় নম্বর হচ্ছে দাওয়াতি কাজে স্বতঃস্ফূর্তভাবে আপনি করবেন, আপনাকে ডাকলে তবে আপনি আসবেন, নেকি কম হয়ে যাবে, কথা বলছেন, হয়তো আপনি আসলেন নেকি পাবেন ইনশাআল্লাহ, কিন্তু ডেকে আনা মানে নেকি কমে যাওয়া, নিজের তাকিদে যখন আপনি আসবেন তখনই আপনি পূর্ণ নেকি পেয়ে যাবেন। এই ছয়টা গুণ হচ্ছে ভাই ব্যক্তিগত গুণ। এবার আপনাদের পারিবারিক গুণ তিনটা বলে দিই, কিন্তু যেহেতু আমরা সব পরিবারে বসবাস করি, বিচ্ছিন্ন তো কেউ থাকেন না, হ্যাঁ জেলখানায় গেলে বিচ্ছিন্ন থাকতে পারবেন, তাহলে জায়গা আছে ভালো, যেতে চান নাই কেউ ওখানে, কেউ যাবে না ওখানে। পারিবারিক গুণ তিনটা, পরিবারে ইসলামী পর্দা বজায় রাখবেন, এখন না পরে দেন সুযোগ দিচ্ছি, পরিবারে ইসলামী পর্দা বজায় রাখবেন, যে যাই বলুক খবরদার, নিজের মা নিজের বোন ভাবি ইত্যাদি পর্দা খেয়াল রাখবেন, আদর্শ পরিবার গড়ে তুলুন। এটা যদি না হয় আহলে হাদিস আন্দোলন করবেন, আপনার পরিবারে হাদিস কোরআন নাই তো কাজ হবে না। তো দুই নম্বর, পরিবারের সবাইকে সংগঠনভুক্ত করার চেষ্টা করুন। আর তিন নম্বর, নিয়মিত পারিবারিক তালিমের ব্যবস্থা করুন, এখানে যখন আপনি এখানে আসছেন আপনার পরিবারের স্ত্রী পুত্র কন্যা তাদের নিয়ে আপনার বসে একটা দায়িত্ব আছে, কারণ আল্লাহ পাক বলছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমরা নিজেদেরকে এবং তোমাদের পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। অনেক আলেম আমরা আছি, সারা দুনিয়া ওয়াজ করে বেড়ায়, নিজের বউ কিছুই খবর রাখে না, বসবো কখন, সময় নেই, জি না সময় দিতে হবে, কারণ ওই সম্পর্কে আল্লাহকে জিজ্ঞাসা করতে হবে। দেশের লোক সবাই হেদায়েত হলো কিনা আল্লাহ জিজ্ঞেস করবে না, পরিবার কি হলো সেটা দেখবে। আমি আবার মনে করে দিই, সাংগঠনিক গুণ, আচরণ মধুর হওয়া, দুই কর্মীদের সাথে যোগাযোগ রক্ষা করা, তিন উদার মনা ও দানশীল হওয়া, চার কর্মীদের মানোন্নয়ন করা, পাঁচ নেতার অনুমতি নিয়ে এবং তার দোয়া নিয়ে সকল কাজ করা। ব্যক্তিগত গুণ ছয়টা, ফরজ ও নফল ইবাদতে একনিষ্ঠ হওয়া, হালাল রুজিতে দৃঢ় থাকা ও অল্পে তুষ্ট থাকা, তিন সদালাপী হওয়া, চার কোরআন হাদিস পড়ে দিনের কাজ শুরু করা, পাঁচ সংগঠনে নিয়মিত এয়ানত দেওয়া, আবার ছয় দাওয়াতি কাজ স্বতঃস্ফূর্তভাবে করা। আর তিনটা হবে আপনার পারিবারিক গুণ, এক পরিবারে ইসলামী পর্দা বজায় রাখা ও আদর্শ পরিবার গড়ে তোলা, দুই পরিবারের সবাইকে সংগঠনভুক্ত করা, আর তিন নিয়মিত পারিবারিক তালিমের ব্যবস্থা করা। এগুলি বলে আমি আপনাদের কাছ থেকে আজকে এই সাংগঠনিক বৈঠকের আলোচনা শেষ করছি। আল্লাহ পাক আমাদের সবাইকে এমনিভাবে যেন কেয়ামতের মাঠে জান্নাতের ফেরদৌসে একত্রিত হয়ে বসার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।